بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم يا أيها الناس إنا خلقناكم ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إِنَّ اللَّهَ يَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بَصِيرٌ بِمَا تَعْمَلُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس إن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং মানুষ সকলে হচ্ছে আদম সন্তান, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন। আমাদের মধ্যে ফজিলত আর শ্রেষ্ঠত্বের মাপকাঠি সুনির্ধারিত করেছেন, আর সেটি হচ্ছে ঈমান এবং তাকওয়া। যার যত ঈমান সুন্দর, যার যত তাকওয়া আল্লাহভীরুতা বেশি, সে তত বেশি শ্রেষ্ঠ, তত বেশি আল্লাহর কাছে প্রিয়, তত বেশি সে ফজিলত এবং মর্যাদার অধিকারী। পক্ষান্তরে যার ঈমানে যত ত্রুটি রয়েছে, যার আমলে যত ত্রুটি রয়েছে, যার আল্লাহভীরুতায় যত ঘাটতি রয়েছে, তত বেশি সেই ব্যক্তি নিচে নামবে। কোন বংশীয় মর্যাদা, কোন আঞ্চলিক মর্যাদা, কোন ভাষাগত মর্যাদা, অথবা রঙের ক্ষেত্রে বর্ণের ক্ষেত্রে কোন রকমের মর্যাদা, এর কোন অস্তিত্ব দিন ইসলামের নেই। এটি হচ্ছে দিন ইসলামের এমন একটি সৌন্দর্য, মাহাসেন ইসলাম, ইসলামের যে সুন্দর সুন্দর দিকগুলি রয়েছে তার একটি দিক যা অমুসলিমদেরকেও আকৃষ্ট করেছে। মুসলিমরা যদি এই বিষয়টিকে ভালো করে উপলব্ধি করত, তাহলে তারা যাতে তাদের ইহকাল পরকালের সম্মান মর্যাদা রয়েছে তার জন্য তারা সত্যিকার অর্থে সচেষ্ট হইত আর সক্রিয় হইত। কিন্তু অধিকাংশ মুসলিম তাদের নিজেদের দিন থেকেই গাফিল, উদাসীন, অকিফাল নয়, দিন সম্পর্কে কোন জ্ঞান নেই, যার ফলে এখান সেখান থেকে মর্যাদা খুঁজে, যে এইভাবে হয়তো বেশি আমি উপরে উঠতে পারবো, এইভাবে হয়তো আমি বেশি সম্মান পেতে পারব, এইরকম চিন্তা চেতনাতে মনে হয় আমাদের উন্নতি রয়েছে। এইভাবে মুসলিম জাতির অধিকাংশ গুমরাহির শিকার হয়েছে। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন যে আরবের অনারবের কোন ফজিলত নেই, সাদার কালোর উপর কোন ফজিলত নেই, বরং ফজিলত রয়েছে একমাত্র কিসের ভিত্তিতে, ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতার ভিত্তিতে। আর তাকওয়া আল্লাহ ভীরুতা তখনই আসবে যখন আল্লাহর প্রতি ইমান হবে, আগে ইমান বিশ্বাস আর তারপর আল্লাহর ভয়ে ভালো কাজ বেশি বেশি করা আর মন্দ কথা কাজ থেকে বেশি বেশি বেঁচে থাকা, এ হচ্ছে তাকওয়া। তাকওয়ার ভিত্তিতেই মানুষের সম্মান মর্যাদা বাড়ে। মানুষের যেমন পোশাকে, লেবাসে, রূপ চেহারাতে সম্মান বাড়ে না, ঠিকই তেমনি মানুষের অন্য কোন গুণে সম্মান বাড়ে না। যারা এখান সেখান থেকে সম্মান খুঁজে তারা বিভ্রান্ত হয়ে রয়েছে, তারা উদ্ভ্রান্তর মতো ঘুরে বেড়াচ্ছে, তারা এমন জায়গায় তারা তাদের মর্যাদা তলাশ করে বেড়াচ্ছে যেখানে তাদের মর্যাদা নেই। আলোচনার বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ। অনেক দিন থেকে অনেক ভাইয়েরই এটি প্রস্তাব এবং কল্পনা জল্পনা যে আলোচনা করব, কিন্তু আলোচনা সামনে অনেকগুলি চলে আসে আর এই জন্যই সময় এই সময়ে হয়েছে, চিন্তা করলাম যে এই বিষয়টি আলোচনা করা যাক। না হলে আমাদের যদি দেখা যায় যে এইরকম শত শত বছর কেউ সুযোগ পাবে আর কোরআনে বা হাদিস যদি পড়াশোনা করি, তো আলোচনার এত গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে যে মুসলিমদেরকে জানানো জরুরি, মুসলিমদের মাঝে সেগুলি চর্চা করা জরুরি, মুসলিমদের সে সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি, যে সারা জীবনটা শত বছর লাগিয়ে দিয়েও হক আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানা আমরা যা কিছুই করতে পারছি আল্লাহ যেন তাতে ভালো তৌফিক দান করেন এবং সেটা সাদরে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেন খালিস করেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পরকালের মুক্তির জন্য হয়, দুনিয়ার গরজ মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের কথা কাজে চাল চলনে ইবাদত বন্দেগীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যেন সকলের বরকত দান করেন। বিশেষ করে যেসব ভাইরা বোনেরা এখানে এসেছেন, জাযাকুমুল্লাহু খাইরান। আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাতীয়তাবাদ ও ইসলাম, ইসলামের দৃষ্টিতে জাতীয়তাবাদ, কোরআন সুন্নাহর আলোকে জাতীয়তাবাদ। এই জাতীয়তা শব্দটি দুটি ক্ষেত্র বা আরবি ভাষায় দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে আল কৌমিয়া আর একটা হচ্ছে আল ওয়াতানিয়া। কৌমিয়া আর ওয়াতানিয়া, ওয়াতানিয়া মানে দেশ, দেশভিত্তিক জাতীয়তা, দেশভিত্তিক জাতীয়তা। এই যে পশ্চিমাদের মানবরচিত আইনকানুনে আমাদের মাঝে একটা সীমানা তৈরি করে দেওয়া হয়েছে যেটা বিগত যুগে ছিল না, পশ্চিমাদের উন্নতির আগে ছিল না। আর এইসব থিওরি যারা পেশ করেছে তাদের নাম ইতিহাসের পাতায় আছে, সেগুলি বলে সময় নষ্ট করছে না, সেগুলি আমার কাছে আছে তথ্য, কিন্তু সেগুলি ফালতু কথা, ওইসব কাফেরদের নাম বলার দরকার নেই। এরা ওই কাফেররা আমাদের মগজে ঢুকে দিয়েছে যে তোদের এই যে সীমানা আছে, সীমানার মধ্যে যদি থাকিস তো সম্পর্ক আলাদা আর সীমানার বাইরে থাকিস তো সম্পর্ক আলাদা, তোদের তোর যতই আল্লাহর খাস বান্দা হোক আর যতই আল্লাহ ভীরু হোক আর যতই ভালো মানুষ হোক আর যে কেউ হোক না কেন, এই যে সীমানা তোরাকে খ্রিস্টানরা দিয়ে দিয়েছে হে মুসলিম, তোরা এই সীমানার খেয়াল রাখবি, এই সীমানার ভিতরে থাকলে তোর আপনজন, সীমানার বাইরে থাকলে সেটা তোর পর। এটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা হচ্ছে ওয়াতানিয়া, ওয়াতান মানে দেশ, জি হ্যাঁ ওয়াতানিয়া, এই দেশের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠা, এই দেশের মধ্যে রাখতে পারে অঞ্চলের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠা, কি উত্তরবঙ্গের আলাদা সম্পর্ক দুইজন উত্তরবঙ্গের, কেউ দক্ষিণবঙ্গের আলাদা সম্পর্ক, হ্যাঁ কেউ হচ্ছে আপনার চিটাগাঙের চিটাগাঙের দুইজন সম্পর্ক আলাদা, হ্যাঁ কেউ হচ্ছে আপনার নোয়াখালী নোয়াখালী মিত্রতার শেষ নাই, হ্যাঁ কেউ হচ্ছে ধরেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সম্পর্কের শেষ নাই এর ভিত্তিতে সম্পর্ক, হ্যাঁ কেউ হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের সম্পর্ক শেষ নেই অথবা এক একটা অঞ্চল নিয়ে। এই যে সম্পর্ক সেটা একেবারে পুরোপুরি ইসলাম পরিপন্থী তরিকা, যেটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহেলিয়াত বলেছেন, এটা হচ্ছে কুফরি মতবাদ। শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বাজ রহমাতুল্লাহ আলাই সৌদি আরবের বড় মুফতি, তার একটি কিতাব রয়েছে, খুব সুন্দর কিতাব, বাংলায় অনুবাদ আছে, বাংলা ভাষাটা খুব উচ্চ মানের ভাষা, কে যে অনুবাদ করেছে অনেক আগে পড়েছিলাম, মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম বা তারপরে পরে পড়েছিলাম। কিতাবের আরবি নাম হচ্ছে নকদুল কৌমিয়াতিল আরবিয়া, নকদুল কৌমিয়া আল আরবিয়া, আরব জাতীয়তাবাদ, ইসলামের দৃষ্টিতে আরব জাতীয়তাবাদ, এর উপর তিনি আলোচনা করেছেন এবং প্রমাণ করেছেন যে এটি হচ্ছে কুফুরি মতবাদ। যেমন গণতন্ত্র কুফুরি মতবাদ, সমাজবাদ কুফুরি মতবাদ, তারপরে মার্ক্সবাদ কুফুরি মতবাদ, পুঁজিবাদ কুফুরি মতবাদ, এগুলি সব মতবাদ, সবগুলি কুফুরি মতবাদ। এইরকম যতগুলি বাদ বা ইজম রয়েছে, হ্যাঁ তন্ত্র রয়েছে, সবগুলি হচ্ছে কুফুরি ইসলাম বিরোধী। তার একটি হচ্ছে এই জাতীয়তাবাদ, আর আরেকটি হচ্ছে কৌমিয়া, মানে কম থেকে, কম মানে জাতি, কম মানে জাতি সম্প্রদায়। তো এক একটা জাতির জাতির ভিত্তিতে সম্পর্ক, সেই জাতিটা ভাষাগত জাতীয়তা হইতে পারে, যে আমার ভাষা বাংলা আপনার ভাষা বাংলা, সেই জন্য আমাদের বিশেষ সম্পর্ক ভাষার ভিত্তিতে, এটা হচ্ছে কৌমিয়া, সে যেখানকারই হোক না কেন, কেউ আমেরিকার কিন্তু সে বাংলা বলে, একজন অস্ট্রেলিয়ার বাংলা বলে, একজন বাংলাদেশের বাংলা বলে, একজন আসামের বাংলা বলে, একজন পশ্চিমবঙ্গের বাংলা বলে। এই যে বাংলা ভাষার ভিত্তিতে সম্পর্ক, এটা হচ্ছে কৌমিয়া। জি, এটাও জাহিলিয়াত, এটাও কুফুরি মতবাদ। এর ভিত্তিতে যদি সম্পর্ক হয়, এর ভিত্তিতে আমাদের সম্পর্ক, ইসলাম আছে না আছে ওটা দেখার বিষয় নাই, দিন কতটা আছে না আছে সেটা দেখার বিষয় নাই, তাকওয়া কতটা আছে দেখার বিষয় নাই, তারপরে ফরায়েজ ওয়াজিবাতের হেফাজত কতটা আছে সেটা দেখার বিষয় না, আপনি নামাজি না বেনামাজি দেখার বিষয় নাই, ভাষায় এক সম্পর্ক, ব্যাস। এটা হচ্ছে কুফরি মতবাদ। এইরকমই কওমিয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে বংশীয় সম্পর্ক, বংশের ভিত্তিতে গাঢ় সম্পর্ক, সৈয়দ বংশ সেই জন্য তাদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক, অথবা চৌধুরী বংশ, পাঠান বংশ, খান বংশ, মেলা আছে না, জমিদার বংশ, সে ভূঁইয়াই হোক আর মজুমদার হোক আর তমুক হোক আর অমুক হোক, এইগুলোর ভিত্তিতে, জি হ্যাঁ, এগুলোর ভিত্তিতে সম্পর্ক, এগুলি হচ্ছে জাতীয়তাবাদ, যেগুলি হচ্ছে জাহিলিয়াত, এই সমস্ত কিছু হচ্ছে জাহিলিয়াত। এই জাতীয়তাবাদ সম্পর্কে, জাতীয়তাবাদের অসারতা সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে, আজকে আপনাদেরকে শোনাব। এবং আমাদের সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে, কোরআন করিম কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কি বলে, এবং সাহাবায়ে কেরামরা কি বলেছেন, খোলাফায়ে রাশেদিনরা কি বলেছেন, কিছু আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। সূরা হুজুরাতের আয়াত নম্বর 13 তে মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে, অর্থাৎ এক পুরুষ হচ্ছেন আদম আলাইহিসসালাম, নারী হাওয়া আলাইহাসসালাম, এই দুজন থেকে সৃষ্টি করেছি, প্রথম মানুষ আদম এবং হাওয়া, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কামায়লা, এবং তোমাদেরকে করে দিয়েছি শুউবান ওয়া কামায়লা, বিভিন্ন গোত্র বা জাতি, সাবের বহুবচন হচ্ছে শৌব, সাব বিভিন্ন জাতি এবং বংশে বিভক্ত, বিভিন্ন জাতি এবং বংশে পরিণত করে দিয়েছে, ধীরে ধীরে ধীরে আল্লাহ প্রথম আয়াতে বলেছেন, এই দুই মানুষ থেকে অসংখ্য নর এবং নারী পৃথিবীতে ছড়িয়ে দিলেন, তখন কি হল, বিভিন্ন বংশের কি হল, অস্তিত্ব পৃথিবীতে আসল, ওই দুই মানুষ থেকে অনেক বংশ পয়দা হল, বংশ হচ্ছে কবিলা, কবিলার বহুবচন কাবায়েল, আর বিভিন্ন জাতি সৌব, সৌব এটা হচ্ছে, এরা হচ্ছে ইউরোপিয়ান জাতি, এরা হচ্ছে আমেরিকান জাতি, এরা হচ্ছে অস্ট্রেলিয়ান জাতি, এরা হচ্ছে আফ্রিকান, এরা হচ্ছে এশিয়ান, এরা হচ্ছে আরবিয়ান, এরা হচ্ছে নন আরব ইত্যাদি, এরা হচ্ছে পার্সিয়ান ইত্যাদি ইত্যাদি। তারপরে চেহারার দিক থেকেও, হ্যাঁ, কেউ সাদা কেউ কালো, কারো নাক মুখ চ্যাপটা তো কারো নাক মুখ গোল, এই সবগুলি হচ্ছে, এগুলির ভিত্তিতে যদি সম্পর্ক থাকে তাহলে এটা হচ্ছে কওমিয়া। আল্লাহ বলছেন যে বিভিন্ন জাতি এবং বংশে গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিলাম, ধীরে ধীরে যখন ছড়াইল মানুষ, কিসের জন্য, কিসের জন্য, লে তাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরিচিতি লাভ করো, একজন অপরজনকে চিনতে পারো, একজনের আর একজনের সাথে পরিচয় লাভ হয়, জি হ্যাঁ, লে তাআরাফু, যে এটা আমার বংশের লোক, এটা হচ্ছে এশিয়ার লোক, এটা হচ্ছে আরবের লোক, এ হচ্ছে আফ্রিকার লোক, এ হচ্ছে অস্ট্রিয়ার লোক, এ হচ্ছে মালয়েশিয়ার লোক, এ হচ্ছে ইন্দোনেশিয়ার লোক, লে তার পরিচয়ের জন্য, এর ভাষা হচ্ছে মালায়, তো এর ভাষা হচ্ছে আপনার সিনহালা, এর ভাষা হচ্ছে তামিল, এর ভাষা হচ্ছে বাংলা, জি হ্যাঁ, বেশ, পরিচয়ের জন্য, পরিচয়ের জন্য, লে তার লেতা ফাখারু নয়, আলামারা বলছেন গৌরব অহংকারের জন্য নয়, হ্যাঁ, বড় হওয়ার জন্য নয়, যে এইসবের ভিত্তিতে কি হব, আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব, ওপরে উঠব, না না, এইসবের ভিত্তিতে নয়, জাতির ভিত্তিতে সৌব বা বংশে, বংশীয় মর্যাদার ভিত্তিতে ওপরে উঠবে, না না না, এটা নয় ফর্মুলা, তার পরিচিতির জন্য, যে কে কার বংশের, বংশের লোক হলে স্বাভাবিক একটা রক্তের সম্পর্ক আছে, সুতরাং সেটা টান হবে, সেটা শরীয়ত সম্মত। বংশীয় সম্পর্ক যদি থাকে আর তার সাথে দিন থাকে তাহলে দ্বিগুণ হক, তার দ্বিগুণ হক। বংশের রক্তের সম্পর্ক কারাবা আত্মীয়তার হক একটা রয়েছে অধিকার, আর আরেকটি হচ্ছে ইমানি ভাতৃত্বের হক, তার সাথে দ্বিগুণ হক রয়েছে। জি, পরিচয় লাভ করতে পারো, সেই জন্য আল্লাহ বিভিন্ন জাতি এবং বংশ এ গোত্রে ভাগ করে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাহলে আমরা সম্মান মর্যাদা কিসের ভিত্তিতে হাসিল করব প্রশ্ন উঠে, যে এই জাতি আর বংশ এসব পরিচয়ের জন্য, সম্মান মর্যাদা লাভের জন্য নয়, এমনকি পেশার ভিত্তিতে কোন জাতি ছোট হয় না বা কোন সম্প্রদায় ছোট হয় না। কেউ ধরেন মুচির কাজ করছে, কেউ কামারের কাজ করছে, কেউ নাপিতের কাজ করছে, আমাদের দেশে ওদেরকে নিচু শ্রেণীর মনে করা হয় কি হয় না, এটা হিন্দুত্ববাদ, যে এটা ইসলামের কোনো অস্তিত্ব নেই। পেশার ভিত্তিতে হ্যাঁ কেউ মেথরের কাজ করছে, ঝাড়ু দিচ্ছে, সেই জন্য ছোট হয়ে গেল, হ্যাঁ কেউ ডোমের কাজ করছে সেই জন্য ছোট হয়ে গেল, না না না মোটেই না, মোটেই না। বরং সম্মান কিসে রয়েছে, আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সর্বাধিক মর্যাদার অধিকারী আতকাকুম, তোমাদের মধ্যে যে যত বেশি আল্লাহ ভীরু তাকে অর্জন করতে পেরেছে। তো সম্মানিত হওয়ার জন্য আপনি এই ক্ষেত্রে প্রতিযোগিতা করেন, অসুবিধা কি, দৌড় দেন আর যত পারেন আগে বাড়ার চেষ্টা করেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে আগে বাড়ার চেষ্টা করেন, ইমান এবং তাকে আল্লাহ ভীরু তাই প্রতিযোগিতা করেন, আর সমস্ত মানুষকে পিছনে ফেলার চেষ্টা করেন যে আমি সবার আগে যাব। দুনিয়ার কোন খেলাধুলাতে হ্যাঁ বিজয়ী লাভের জন্য আর একটা কিছু বড় ধরনের গিফট পাবেন না কিছু প্রাইজ পাবেন সেই জন্য কত যে মেহনত পরিশ্রম করছেন, তাহলে এই ক্ষেত্রে দুনিয়া আখেরাতের সম্মান ইজ্জত যাতে রয়েছে তা হচ্ছে তাকওয়া ইমান। এই ইমান তাকওয়ার ক্ষেত্রে দৌড় দেন, প্রতিযোগিতা করেন, এর ভিত্তিতেই সম্মান মর্যাদা লাভ করতে পারবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন এবং সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন। সুতরাং আল্লাহ জানছেন যে দেখো তোমরা যেসব নিয়ে গর্ব করবে সেসব ভিত্তিহীন, হ্যাঁ সব খবর আল্লাহ রাখছেন, এসব এইসবই কোন মর্যাদা নেই। এই ছিল আয়াত জাতীয়তাবাদ কে ধূলিসাৎ করার জন্য কোরআনে কারীমের ওহী যা মহান আল্লাহ নাজিল করেছেন, যে জাতীয়তার কোন অস্তিত্ব ইসলামে নেই। সামান্যতম যদি আপনার মধ্যে গন্ধ থাকে তো আপনার মধ্যে যতটা আছে ততটা জাহিলিয়ত আছে। এই যে এটা জাহিলিয়ত, জাহিলিয়ত কেন কি বলা হয়, মানে আপনি মূর্খ না, আপনি মূর্খ শুধু না বরং জাহিলি যুগ নবী করিম সাল্লাল্লাহু ইসলামের আগমনের পূর্বের যুগটা, যে যুগটা ছিল কুফরির যুগ, শিরকের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, আল্লাহর সাথে সম্পর্কহীনতার যুগ, হ্যাঁ এই যুগটা, এই যুগের যতগুলি খারাপ চরিত্র ছিল তার একটি হচ্ছে হ্যাঁ রঙের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, অথবা আপনার ভাষার ভিত্তিতে, অথবা আপনার গোত্রের ভিত্তিতে, বংশে বংশে মর্যাদার ভিত্তিতে মর্যাদা নির্ণয় করা, অথবা অঞ্চলের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে মনে করা যে এ আপন সে পর, এই সব কথা এগুলো হচ্ছে জাহিলি যুগের কাফের মুশরিকদের চরিত্র। তোমার মধ্যে যতটা থাকবে বেশি ততটা তোমার মধ্যে কুফরির চরিত্র রয়েছে, আর যত কমবে তত তোমার জাহিলিয়াত কমে আসলো। পুরোপুরি যদি সেটাকে তুমি একেবারে অন্তর থেকে সাফ করে দিতে পারো তাহলে তুমি উদখুলু ফিস সিলমে কাফা, সত্যিকার অর্থে পূর্ণরূপে ইসলামে প্রবেশ করেছো। এই মর্মে বেশ কিছু হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস সানাই জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইয়াকুলু তিনি বলছেন কুননা ফি গাযাতিন, আমরা একটি জিহাদে ছিলাম, লড়াই গাজওয়া সশস্ত্র লড়াই যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশ নেন গাজওয়া বলা হয়। ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার, ওখানে পানি নিয়ে একটু তর্কাতর্কি হয়েছে আর একজন মুহাজির আর একজন আনসারীকে একটা লাথি মেরে দিয়েছে, কাসা মানে লাথি মেরে দাও, এটা মেরে দিয়েছে, রাগ হয়েছে লাথি মেরে দিয়ে পানি নিয়ে ঝগড়াতে, পানি নিয়ে ঝগড়ার বিষয়টি এখানে নেই কিন্তু অন্য সিরাতের কিতাবাদিতে রয়েছে, সামান্য একটু ঝগড়া নিয়ে লাথি মেরে দিয়েছে। ফাকাল আল আনসারি, আনসারি দেখলো আমি তো মার খেয়ে নিলাম, আর মার খেয়ে থেকে আমি তো পারবো না একা, তো ডাকি আমার জাতিকে, তার মানে কাকে? আনসারীদেরকে ডাকি। আনসারি হচ্ছে মদিনার লোক যারা আশ্রয় দিয়েছে মুহাজিরিনদেরকে। এই নামটি কত পবিত্র নাম চিন্তা করুন আপনি, কার দেওয়া? স্বয়ং আল্লাহর দেওয়া নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া নাম। আনসার আমি একা পারবো না আর একে এর বদলা নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। তখন কি করলো? ইয়া আনসার, ইয়া আনসার, হে আনসারীরা এসো, দৌড় দিয়ে এসো, বাঁচাও আমাকে, রক্ষা করো আমাকে। আরবরা যদি চিৎকার করে কাউকে ডাকতে হইতো সাহায্য কামনার জন্য, তো ওই লামে ফাতাহ দিয়ে, হ্যাঁ, আর ইয়া হারফে নেদা যে ডাকার জন্য হয়ে থাকে, দুটো মিলিয়ে তারা বলতো ইয়া লাল আনসার, ইয়া লাল মুহাজিরিন, এইভাবে, যাতে করে ডাকটা লম্বা হয়। কারণ যত অক্ষর বাড়াবে ডাক লম্বা হবে কিনা, ডাক লম্বা হবে, এই করতো আর কি। আনসারীদেরকে যখন ডাক দিয়ে দিল, এই আনসারির লোক ভাবলো যে তো লোকজন তো দু চার দশজন আছে, তোমাকে মেরে ফেলে দিবে, আমি একটা লাথ মারলাম, অতি হয়তো আমার জান চলে যাবে, ঠিক না? এও ভয় করলো কি, ওয়াকাল আল মুহাজিরি, মুহাজির বলল ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিরিন, দাও দৌড় দিয়ে আমাকে বাঁচাও। জি হ্যাঁ, দুটোই পবিত্র নাম, এত পবিত্র নাম, আল্লাহর দেওয়া নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম, তারপরও এই নামগুলির এখানে যে প্রয়োগ হয়েছে অসৎ উদ্দেশ্যে, সেই জন্য এই রকম পবিত্র নামের প্রয়োগ, অসৎ উদ্দেশ্যে প্রয়োগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শোনেন, এখানে সেটার প্রশংসা করছেন না, যে নামটা তো ভালোই বললে গো, কি বললেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, কি বলছেন শোনেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউহা, এই ডাকটা বাদ দাও, এই ডাকাটা পরিত্যাগ করো, ছেড়ে দাও, এই ধরনের ডাক দিও না, ফাইন্নাহা মুনতেনা, কারণ এটি সরা পচা দুর্গন্ধযুক্ত কথা। এত পবিত্র নাম আল্লাহর দেওয়া নামটি, রাসূল সাল্লাল্লাহু দেওয়া নামটি কি হয়ে গেল? মুনতেনা, সরা পচা হয়ে গেল, দুর্গন্ধযুক্ত হয়ে গেল, নোংরা হয়ে গেল। কিসের জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের আমল কর্ম নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এটা সহজ ভাষায় বুঝায়। যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কোথাকার? বলে আমি বাংলাদেশি। কোন মাইন্ড করবেন? মাইন্ড করবেন না, ঠিক না? যদি আপনার পরিচয়ের জন্য আপনাকে ওইভাবে বলছেন, আর একজনের সাথে পরিচয় করেছে, এই ভাই বাংলাদেশি, এইভাবে হচ্ছে ইন্ডিয়ান, এইভাবে পরিচয় করাচ্ছে, ঠিক না? মাইন্ড করবেন না, পরিচয় করাচ্ছে। কিন্তু যদি বলেন ওই বাংলাদেশি, হ্যাঁ, ওই হিন্দি, হ্যাঁ, এমনকি সৌদি, হ্যাঁ, মূল্যবান একটা নাগরিকত্ব ধরেন, যদি ইয়া সৌদি বলে ডাকেন, ভালো লাগবে না খারাপ লাগবে? মারবে ধরে। কিন্তু যদি বলেন, ও নিজেই বলছে আনা সৌদি, আমি সৌদি, নিজে যখন বলছে আমি সৌদি, তখন হয়তো অনেকে গর্ব করছে, তাই না? দিনদার মানুষ গর্ব করবে না এই নিয়ে, কিন্তু দুনিয়াদার লোকেরা এটাকে গর্ব মনে করে, আমি আমেরিকান। কত একবারে মূল্যবান নাগরিকত্ব, কিন্তু আমেরিকানকে যদি বলে ওই আমেরিকান, হ্যাঁ, মজা লাগবে শুনতে? দেখেন রাগ হয়ে যাবে তার। ভালো নিয়তে আপনি বলেননি, ভালো ভঙ্গিমাতে বলেননি, এখন খারাপ লাগছে শুনতে। কথা একটাই, কিন্তু কথা একটাই না, শব্দ একটাই। জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু বলে ছেড়ে দাও, এইরকম ভাষা ছেড়ে দাও, ফাইন্নাহা মুনতেনা, এটা সরা পচা কথা, নোংরা কথা। কালা জাবির, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াকালাতিল আনসার হিনা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার সুম্মা কাসরাল মুহাজিরুন, প্রথম খানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে এসেছিলেন, তখন আনসারীদের সংখ্যা বেশি ছিল, স্বাভাবিক, ওরা হচ্ছে স্থানীয় লোক, মদিনার লোক, আর মুহাজিরের একটা দুটো করে দশটা করে আসছে ধীরে ধীরে, তো সংখ্যা কম ছিল, তখন তারা সংখ্যালঘু ছিল। সুম্মা কাসরাল মুহাজিরুন, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সংখ্যা গরিষ্ঠতা লাভ করলো, কারা? মুহাজিরের, মক্কার লোক, মদিনায় এসে ওদের সংখ্যা বেড়ে গেল। ফাকাল আব্দুল্লাহ বিন ওবাই, আব্দুল্লাহ বিন ওবাই মুনাফিক যেহেতু এই খাজরাজ বংশের ছিল, মানে আনসারীদেরই যে দুটো গোত্র দুটো বংশ, একটা আওস আর খাজরাজ, এই দুই বংশের সমষ্টি যারা ইসলাম কবুল করলো তারা হচ্ছে আনসারি, তারা হচ্ছে আনসারি। এর আগে পৌত্তলিক মুশরিক ছিল মক্কার মুশরিকদের মত। এই ইবনে ওবাই তখন বলল আওয়াকাদ ফালু, আরে এইরকম কাজ করেছে, এইরকম কাজ করেছে, আমাদের আনসারিকে মেরেছে মহাজেরে, এই সাহস হয়ে গেল, আমরাই তাদেরকে আশ্রয় দিলাম, খেতে দিলাম, বাসস্থান দিলাম, জায়গা দিলাম। যেমন ভারত বাংলাদেশে একটি রোগ আছে রিফিউজি কথা, পঞ্চাশ বছর হয়ে গেছে কোন ভাই বাংলাদেশ থেকে হয়তো ইন্ডিয়াতে গিয়ে বাড়ি বেঁধেছে, আশেপাশের মূর্খ মুসলিম পর্যন্ত, কাফের নয় মূর্খ মুসলিম পর্যন্ত মুসলিম ভাইকে বলবে যে আমাদের এখানে রিফিউজি, ঠিক না? ওই রকমই যদি কেউ অন্য কোন দেশ থেকে, ভারত থেকে অথবা অন্য কোন দেশ থেকে এসে যদি বাংলাদেশে বাড়ি করে আর কোন ঝগড়া লাগে বা মনোমালিন্য হয়, ও রিফিউজি, এখানে ওর কি আছে এখানে? হ্যাঁ জি হ্যাঁ, আউযুবিল্লাহ, এগুলো সব জাহেলিয়াত, সব জাহেলিয়াত, এগুলো হচ্ছে মোনাফিক, শুধু জাহেলিয়াত না, মোনাফিকই চরিত্র। মোনাফিক কি বলছে শোনেন, মোনাফিক বলছে এরকম কাজ করেছে আমাদের লোককে মেরেছে, ওয়াল্লাহি মোনাফিক আল্লাহর কসম খেত, মোনাফিক কি করতো আল্লাহর কসম খেত। আর আজকাল আমাদের দেশের জন্মগত মুসলিম বাপের কসম, মায়ের কসম, দানা ছুঁয়ে কসম, হ্যাঁ দানা মিলবে না, চোখের কসম, চোখের, হ্যাঁ ইত্যাদি, কত অজ্ঞরা। মোনাফেকের আমল খারাপ ছিল কিন্তু জ্ঞান আজকালকার এক শ্রেণীর মূর্খ মুসলমান চাইতে বেশি ছিল, ওয়াল্লাহি কসম করেছে, অসৎ উদ্দেশ্যে কসম, পাপের কাজের জন্য কসম, ভালো কাজের জন্য। লাইন রাজানা ইলাল মাদিনাতে লা ইখরিজান্নাল আযজ মিনাল আযাল, এই কথাটুকু মোনাফেকের, এই মোনাফেকের যে শীর্ষ স্থানীয় ইবনে ওবাই, তার কোরআনে কারিম সূরা মোনাফেকুনে আল্লাহ নাজিল করেছেন যে এইরকম কথা মোনাফেকরা বলে, আল্লাহর শপথ করে বলছে লাইন রাজানা ইলাল মাদিনা, আচ্ছা ঠিক আছে এখন তো বাইরে আছি না, আর কত এখানে মারামারি করব, মদিনা যাই, মদিনা ফিরে যাই, তারপরে সেখানে গিয়ে লাইউ করে জান্নাল আজ্জ মিনহাল আজাল, সেখানে যারা সম্মানিত মর্যাদা সম্পন্ন তারা লাঞ্ছিতদেরকে, নিচু শ্রেণীর লোকদেরকে বের করে দিবে, মদিনা থেকে বহিষ্কার করবে। তার মানে বলতে চাইলো যে আমরা আনসারি, আমরা আওস আর খাজরাজ, আমরা হচ্ছি আল আজ, আমরা হচ্ছে সম্মানিত, আমরা এখানকার নাগরিক, মদিনার পুরানো বাসিন্দা, আর এরা বাইরে থেকে এসেছে রিফিউজি, এরা হচ্ছে আজাল লাঞ্ছিত মুসলিমরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম টার্গেট এই মুনাফিকের, এদেরকে সবকে একটা একটা করে বহিষ্কার করব মদিনা থেকে। এটা ভিতরে ভিতরে বলে ছাপ আসে, একজন সাহাবী শুনে নিচ্ছে, যুবক ছিল, দৌড় দিয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইয়া রাসূল আল্লাহ, জানেন কি বলছে এই মুনাফিক, এটা চুগল খড়ি না, এটা হচ্ছে ইসলামের হিতাকাঙ্ক্ষী হওয়া, দিনের হিতাকাঙ্ক্ষী হওয়া, যেমন একটি মুসলিম দেশের হেফাজতে বা একটা মুসলিম জাতির হেফাজতে যদি কেউ, হ্যাঁ কাজ করে যে বাইরে যে ষড়যন্ত্রগুলি হচ্ছে সেই ষড়যন্ত্রের খবরগুলি যদি মুসলিম কে পৌঁছায় বা মুসলিম শাসককে পৌঁছায়, তাহলে এটা সবের কাজ, এটা সবের কাজ, কারণ এর উপর নির্ভরশীল হচ্ছে মুসলিম জাতির সুরক্ষা এবং নিরাপত্তা ইত্যাদি। ফকাল ওমর ইবনে খাত্তাব জানতে পারলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে জানাজানি হইল যে এরকম কথা মুনাফিক বলেছে, বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব অনুকা হাযাল মুনাফিক, আমাকে শুধু অনুমতি দেন, দানি ছেড়ে দেন, ওই যে ইংরেজিতে লেট মি বল, ছেড়ে দেন মানে ধৈর্য নেই, যে নবী সাল্লাল্লাহু ধৈর্য আছে না ছেড়ে দেন এরকম নয় আসলে, হ্যাঁ জি অনুমতি দেন, আমাকে শুধু অনুমতি দেন, আদরে বা অনকা হাজাল মুনাফিক, এই মুনাফিকের গর্দনটা আমি উড়িয়ে দিচ্ছি, একটা তরবারির আঘাতে গর্দন উড়িয়ে দিচ্ছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাহু ছেড়ে দাও, না না চলবে না, মারা চলবে না, যতই অপরাধ করুক না কেন, কেন লায়া তাহাদ্দাসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবা, যাতে করে লোকজনকে বলার সুযোগ না হয়ে যায় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথী সঙ্গীকে খুন করছে। জি হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওবাই মোনাফেকের চাইতে বড় অপরাধী আজকাল মুসলিম বিশ্বে কোথাও কেউ আছে নাকি? মোনাফেক আছে, মেলা মোনাফেক আছে, হ্যাঁ ছোট মোনাফেক আছে, মেজো সেজো মেলা রকম মোনাফেক আছে, কিন্তু আবদুল্লাহ বিন ওবাই মোনাফেকের চাইতে বড় মোনাফেক আছে নাকি বলেন দেখি? আছে? আবেগে কথা বলিয়েন না। আবদুল্লাহ বিন ওবাই মোনাফেকের ক্ষেত্রে কোরআন নাজিল হচ্ছে এবং নবী সাল্লামের সবচেয়ে বড় দুশ্মন মোনাফেক। আর ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন কিন্তু চেনা যায়, ইহুদি বাইরের দুশ্মন, খ্রিস্টান বাইরের দুশ্মন, হ্যাঁ মুশরিক ওই মক্কার ওরা হচ্ছে বাইরের দুশ্মন, চেনা যাচ্ছে ওরা কাফের, ওদের থেকে আগে থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু ঘরে ঢুকে আছে, যেমন আস্তিনের মধ্যে এখানে যদি সাপ ঢুকে থাকে, আপনার বাড়িতে চারিদিক থেকে দরজা বন্ধ আর আপনার ভাই বেরাদর যে ভিতরে আছে, ভাই আছে বা ভাবি আছে বা যারা আছে বাড়ির সদস্য, তারা যদি আপনার জানের দুশ্মন হয় তা আপনি বাঁচবেন কি করে? ঠিক কিনা? তো আবদুল্লাহ বিন মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আনসারদের এত বড় শত্রু, এবং যার মুনাফিকির উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত আয়াত নাজিল করে, সূরা মুনাফিকুন, তারপর সূরা তাওবা, সূরা বারাত, এছাড়াও মুনাফিকদের সম্পর্কে অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে। এই মুনাফিক এবং তার সাথী সঙ্গীদের ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে। আজকাল যতই বড় মুসলিম সমাজের পাপী হোক না কেন, সে ইবনে ওবাই মুনাফিকের চাইতে খারাপ লোক না, ঠিক না? ইবনে ওবাই মুনাফিককে খুন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুমতি দিলেন না দিলেন না? দিলেন না। আজকালকার চরমপন্থী জঙ্গি এই 18 বছর 20 বছর 25 বছরের এই ছেলেরা সামান্য দুটা কথা শিখে ইসলাম সম্পর্কে তেমন কোন জ্ঞান রাখে না, আর জিহাদ জিহাদ জিহাদ করে, আর জিহাদও তাও হ্যাঁ শাসক ছাড়া তো জিহাদ হয় না, আর তারপরে জিহাদ কি মুসলিমদের বিরুদ্ধে নাকি? হ্যাঁ মুসলিম সমাজের ধরে নিলাম মোনাফেক, ধরে নিলাম মোনাফেক, মোনাফেকদের বিরুদ্ধে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উবাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন না করতে অনুমতি দিয়েছেন? হ্যাঁ ইশারা ইঙ্গিতে যে এমনি বাহ্যিক বলে এই খেয়ানত নবী সাল্লাম করেননি। হ্যাঁ দুই রকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রে ছিল না, এমনি বাহ্যিক নিষেধ করো না, মারিও না মারিও না মারিও না, ভিতরে ভিতরে টিপে দেওয়া হয়েছে তোমরা মেরে নিও, যেমন আজকাল অনেকে করে থাকে। হ্যাঁ কখনোই কাজ করেননি, তাই না? না হলে ইবনে ওবাই মুনাফিক কোনদিন বাঁচতে পারত না, বিছানায় পড়ে মরত না, ওকে কখন খুন করা হয়ে যেত, ঠিক কিনা? তাহলে এই যে জঙ্গি যারা টেরোরিস্ট হ্যাঁ গুমরা হচ্ছে আর বলছে যে আমরা হ্যাঁ জিহাদ করতে চাই, কার বিরুদ্ধে জিহাদ? বলছে মুসলিম শাসকেরা তাগুত হয়ে গেছে, হ্যাঁ তারপরে মুসলিম শাসকের কর্মকর্তা যারা রয়েছে প্রশাসনে রয়েছে অথবা আদালতে রয়েছে, মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে, এরা সব কাফের মোনাফেক হয়ে গেছে, এরা মোনাফেক, সেজন্য এগুলোকে খুন করা জায়েজ তাদের কাছে। আর মুসলিম দেশে তারা কি করে? গোলা বারুদ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য, আর কাফেরদের জন্য সুযোগ করে দেওয়ার জন্য। এটা এই হাদিস বিরোধী নয় বলেন না কেন? হাদিস বিরোধী নয়, যদি পারমিশন থাকতো তাহলে বলতেন যে হ্যাঁ ঠিক আছে এরাও মুনাফিক, তো ওই মুনাফিককে যেহেতু মারা হয়েছে সেই জন্য মারা যাবে। তারপরে কোরআনে কারিমে জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন আয়াত নাজিল হয়েছে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ কর আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ মানে শুধু অস্ত্র হয় না, জিহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, সেটা প্রয়োজনে অস্ত্র দিয়ে, সেটা শাসক করবে, দেশের শাসক করবে, আর কথার দ্বারা হতে পারে, অন্তর থেকে প্রতিবাদ করে হতে পারে, তিনটি স্তর আছে সহি মুসলিম হাদিস, বুঝা গেছে? এখন এই আয়াত কার উপর নাযিল হয়েছে? ইয়া আইয়ুহান নবী ওজাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, তুমি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের সাথে শক্ত আচরণ করো, কঠোর আচরণ করো। আল্লাহ যে বলেছেন কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল করে অস্ত্র ধরেছেন এবং কথার দ্বারাও দাওয়াতের মাধ্যমে জিহাদ করেছেন, হ্যাঁ করেছেন না করেন নাই? তাদের শিরকুফুরি পরিত্যাগ করে, তাদের সমাজ পরিত্যাগ করে তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। আর মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ যে বলছেন মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, এই যদি অস্ত্র দিয়ে জিহাদ হইত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একটা মুনাফিককে তো মারলেন না, হ্যাঁ তাহলে শুধু জিহাদ মানে অস্ত্র ধরা হয় না, জিহাদ মানে অস্ত্র ধরা হয় না, আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ মানে অস্ত্র মোটেই নয়। না হলে এই যে ইয়াতাহাদাসুন নাস, লোকেরা বলবে আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, সেই যুগে যদি এটা হয়ে থাকে আজকে ইহুদি নাসারা বলার সুযোগ পাচ্ছে যে মুসলিম দেশে টেরোরিস্ট আছে, মুসলিম দেশে সন্ত্রাসী আছে, সন্ত্রাসীকে মদত যোগানো হচ্ছে, এগুলো ইহুদি নাসারাদের বলার সুযোগ, ওরা তো চায় এরকম কিছু, জি বরং ওরা তৈরি করে পাঠায়, জি এটাও খবর রাখেন, ওরা তৈরি করে পাঠায় কাজগুলি করার জন্য মুসলিম দেশে, ওদের দেশে কোন ডিস্টার্ব তেমন হয় না, সব সমস্যাগুলি মুসলিম দেশে হয়। সুতরাং সতর্ক থাকুন আর নিজের ছেলে মেয়েদেরকে সতর্ক রাখুন, আর যে নিউ জেনারেশন রয়েছে তাদেরকে সতর্ক রাখুন। দিন শিখান কিন্তু সঠিক দিন শিখান, যাতে কোনো বাড়াবাড়িও নেই আর যাতে বিধর্মিতা বেদিনই নেই। আপনার ছেলে মেয়েরা যেন বেদিন না হয়, বেনামাজি আর বেদিন কাফের মুশরিক না হয়, আর এই দিকে চরমপন্থী খারেজি জাহান্নামি যেন না হয়। দুই দিকে জাহান্নাম আছে, এই জাহান্নাম থেকে নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে। যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করছি। আর একটি হাদিস শোনায় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। মারুর ইবনে সুয়াইদ একজন সাহাবী বলছেন, রাআইতু আবু যররিন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার দেখলাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আল কাসিমের রাস্তায় একটি জায়গায়, কাসিম আর মদিনার মাঝখানে একটি জায়গার নাম রাবাজা আছে, রাবাজা, যেটা এলাকার লোকেরা চিনে, আমি চিনি, কিন্তু আর ওখানে একটা দেওয়া আছে, বড় দেওয়া আছে রাবাজা, ওইদিকে আছে, কিন্তু ওখানে কোন জনবস্তি নেই। ওই এলাকায় আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো কারণে আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, চলে এসেছিলেন আর ওখানে বসবাস করতেন। তার একজন ক্রীতদাস ছিল, এই ক্রীতদাসের সাথে তার আচরণটা দেখেন, বলছেন ওয়ালাইহুল্লাতুন ওয়ালা গোলামেহি মিসলুহা, একটা একজোড়া কাপড় পরে আছেন কে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা, আর সেম একই রকমের, একই মূল্যের কাপড়, একই রঙের কাপড়, একই মানের কাপড় পরে আছে কে, তার গোলাম ক্রীতদাস। আরে দাস, দাস আপনার বাড়ির চাকর, চিন্তা করেন আপনি, আপনি যেরকম জুব্বা অথবা প্যান্ট শার্ট পরে আছেন, কোট পরে আছেন, ওই রকমই। এই দৃশ্য দেখলেন মারুর ইবনে সুয়াইদ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ফাসআলতু আন যালিকা, এই সম্পর্কে জিজ্ঞেস করলেন, আরে এটা শরীয়ত এটা জরুরি করে না, করলে ভালো, যদি করতে পারেন যে আমি যেমন দামের কাপড় পরবো আমার চাকরও পরবে আর আমার ছেলেমেয়েরা পরবে তো ভালো, আমার স্ত্রী পরবে ভালো, কিন্তু যদি মনে করেন যে না পার্থক্য থাকবে মানে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যায় যাচ্ছে কাপড় হইতে হবে, প্রয়োজন যতটা লাগে কাপড়ে ততটাই দিতে হবে, খাওয়া দাওয়ার প্রয়োজন যতটা লাগে মোটামুটি চলার মতো দিতে হবে, কিন্তু একই মানের সমান সমান খাওয়াই তো এটা ফরজ অজেব নয়, তবে মুস্তাহাব অবশ্যই ভালো। এইরকম অবস্থায় দেখলেন ফাসাল তোহানে যা লেখা, জিজ্ঞেস করলে, এটা তো সাধারণত কাউকে জীবনও করতে দেখিনি যে কাপড় নিজে পরে ওই মানের কাপড় পরাচ্ছে গোলাম দাসকে, ঘটনা কি এইরকম কেন? ফাজাকার আন্নাহু কাদ সাব্বা রাজুলান আলা আহদি রাসূলিল্লাহ, তখন একটা কিসসা কাহিনী বয়ান করলেন, সত্য ঘটনা তার সাথে ঘটেছে, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে আমি একজন লোককে গাল দিয়ে দিয়েছিলাম, একটা খারাপ ভাষায় গাল দিয়ে দিয়েছিলাম, কি বলে, মা মা তুলে, মা তুলে গালি তো আমাদের দেশে আবার খুব জঘন্য গালে সেটা নাই, তার মা তুলে মায়ের নাম বলে বা মায়ের রং বর্ণ তুলে গালি দিয়েছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাসকে গোলামকে যে ছিল কালো, আর তিনি ছিলেন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের রেওয়ায়েতে তার নাম নেই, কিন্তু এই রেওয়ায়েতটি যখন বাইহাকীতে এসেছে, ইমাম বাইহাকি সোহাবুল ইমানে বর্ণনা করেছেন, তখন তিনি বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তর হয়েছে, আইয়ারা আবু যারিন বেলালান বে উম্মিহি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে তার মা তুলে এটা গাল দিয়ে দিয়েছিলেন। কোন সময় একটা রাগ হয়েছিল, রাগের সময় গালি বেরিয়ে গেছে, কি বললে, গালটা ছিল এরকম, ইবনা সাউদা, ইবনা মানে সন্তান আর সৌদা মানে আসওয়াদের স্ত্রীলিঙ্গ কালো, তো কালো মহিলাকে কালি কি বলবেন বাংলায়, হ্যাঁ হ্যাঁ কালি, জি হে কালী মহিলা সন্তান, হ্যাঁ সৌদা এই কালী সন্তান, কালো মহিলার সন্তান, এই বলে গাল দিয়ে দিয়েছিলেন। কষ্ট স্বাভাবিক, সবাইকে হবে, আপনাকে যেমন হবে তেমন তাকেও হয়েছিল। বেলাল রাজিয়াল তান হাবাসা আবেসিনিয়ার লোক ছিলেন, কালো মানুষ ছিলেন, ওয়াইন্না বেলাল আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু যর আমাকে আমার মা তুলে এই কালি ইবনা সাউদা বলে গাল দিয়েছেন। ফাগাযিবা রাসূলুল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন আবু যর, আবু যর খুব পরিষ্কার লোক ছিল, খুব পরিষ্কার, এত পরিষ্কার লোক পৃথিবীতে খুঁজে পাবেন না, একটি বিষয় বিশেষ করে সব ক্ষেত্রে, কিন্তু যে বিষয়টিতে আজকাল কেউ পারবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যুগ এরকম ছিল না, তার একটা মত ছিল ধন সম্পদ সম্পর্কে, যে সারাদিন খেয়ে দিয়ে যা বাঁচবে রাখা যাবে না। সারাদিন আপনার আপনার পরিবার খেয়ে দিয়ে যা বাঁচলো কি করতে হবে? ডানে বামে গরিব মিসকিনকে দান খায়রাত করে শেষ করে দিতে হবে। কালকে আবার রোজগার করবেন, খেয়ে দিয়ে যা বাঁচবে দিয়ে দিতে হবে। তিনি ভুল তফসির বুঝে নিয়েছেন। কানজ উনি ভেবেছিলেন যে কানজ মানে সঞ্চিত করে রাখা, খেয়ে দিয়ে বাঁচিয়ে রাখলাম সন্ধ্যাবেলা, রাত কাটলো আমার কাছে ধন সম্পদের, তার মানে সেটা কানজ হয়ে গেল। আর কানজ যদি রাখি, এই সঞ্চিত সম্পদ রাখি, তো কঠিন শাস্তি রয়েছে যে কোরআনে, সুতরাং রাখবো না। সমস্ত সাহাবায়ে কেরামরা কানজ মানে বুঝে এমন ধন সম্পদ যেটা যাকাত না দিয়ে নিজের কাছে রাখছেন, সেটা কানজ ছিল। কিন্তু উনি এই বিষয়টি ভুল বুঝেছিলেন। এই জন্য মুসলিম কিছু কমিউনিস্ট আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে, বুঝছেন না, ওদের লিখনীতে আমি একটা বই পড়েছিলাম আজকের থেকে অনেকদিন আগে, সে বই লিখেছে যে ইসলামের প্রথম কমিউনিস্ট হচ্ছে আবু জার রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ। আবু জারকে কি বানিয়ে দিল? কমিউনিস্ট বানিয়ে দিল। বলছে ইসলামে প্রথম কমিউনিজম পেশ করেছে কে? আবু জার। কমিউনিজম কি বলে? বলছে যে ধন সম্পদের ব্যক্তি মালিকানা নেই, হ্যাঁ সব দিয়ে দাও, জমা করে দাও, আর ওখান থেকে রেশনে খেতে থাকো, খাটো খাও, আর তারপরে তোমার কোন ব্যক্তি মালিকানা নেই, ব্যক্তি মালিকানা নেই সুতরাং জাকাত ফরজ নেই, ব্যক্তি মালিকানা নেই তখন কোন টাকা পয়সা আপনার কাছে নেই, শুধু খেয়ে দিয়ে শেষ, তাহলে সরকারের কাছে আছে ওখান থেকে খেতে দিচ্ছে, কাজ করেন সরকার আর খানদান, তাহলে আর হজও নেই, উমরাও নেই, কিচ্ছু নেই, তাহলে ঠিক না, মসজিদ মাদ্রাসাও নেই, দিনের কোন কাজে অর্থ ব্যয় করাও নেই, এটা ইসলাম না। কমিউনিজম হচ্ছে কুফরি মতবাদ, এটা মিথ্যা অপবাদ। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জার রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াতের ব্যাখ্যাটা তাফসীরটা ভুল বুঝেছিলেন, কিন্তু এই কমিউনিজমের থিওরি হচ্ছে আলাদা। ইসলামের ইসলামের আদর্শ আর কমিউনিজমের থিওরিতে পার্থক্য এখানে শুনিয়ে দি। জি হ্যাঁ, একটা উদাহরণ দিই শুধু। ইসলাম বলে এখানে কেউ খাটো আছেন, কেউ উঁচা আছেন, তাই না? দুইজনে সমান হতে চাইছেন, দুইজনে সমান হতে চাইছেন, যে উঁচা আছেন বলছে ভাই আমি উঁচা আর তুমি নিচে, তো ভালো লাগে না, দুইজনে একটু সমান হইত। তো দুইজনে সমান হইলে একটা তরিকা হচ্ছে যে ওই যে খাটো লোকটি, মেটের লোকটি, ওর নিচে কি দিয়ে দিলেন? একটা একটা পাথর দিয়ে দেন, একটা পাথর দিয়ে দিলেন কিছু, বা একটা কাঠের কোনো কিছু দিয়ে দিলেন, দিয়ে করলেন কি ওকে উঁচা করে দিলেন, উঁচা করে এই যে স্টেজের ওপরে দাঁড় করে দেন ওই বেটে লোকটিকে, আর আপনি নিচে দাঁড়িয়ে যান, সমান হয়ে যাবেন কিনা? সমান হয়ে গেল। এটা হচ্ছে ইসলামের আদর্শ। আর কমিউনিজমের আদর্শ হচ্ছে যে দুইজনকে সমান করতে চায়, দুইজনকে কমিউনিজম কি করতে চায়? সমান করতে চায়। তুই লম্বা কেন এত হলি? হ্যাঁ সাধারণত এরকম লম্বা তো লোক হয় না, 18 ইঞ্চির হাত হয়, তোর হাত 20 ইঞ্চির কেন? হ্যাঁ তুই এত উঁচা কেন? 3.5 হাতের মানুষ হয়, তুই 4 হাত কেন হলি? তাহলে কি করতে হবে? পাশাপাশি দাঁড়া, যেটুকু উঁচা হবে ওইটুকু গলা কেটে নেব। কথা বোঝা গেছে? এটা হচ্ছে কমিউনিজম, এটা হচ্ছে কমিউনিজম। অর্থাৎ তোর কাছে বেশি ধন আছে, কেড়ে নিয়ে নেব। সরকার বলছে কমিউনিস্ট সরকার বলছে কেড়ে নেবে, এই রাশিয়ার সরকার, আপনার ওই যে সোভিয়েত ইউনিয়ন ছিল, তারপরে চাইনার সরকার, যে দেশে কমিউনিজম ছিল, কেড়ে নিয়ে নেব, আর কেড়ে নিয়ে তোরা খেতে দেবো, খা, সবাই সমান সমান খা, কাজ করার খা। জি, আবু জার রাদিয়াল্লাহ তাআলা আনহু ওই লোককে এইভাবে মানে বেলাল রাদিয়াল্লাহু তো গালি দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন রাগান্বিত হয়ে? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্নাকা ইমরুন ফিকা জাহেলিয়া, হে আবু জার, তুমি এমন মানুষ, তোমার মধ্যে জাহেলি চরিত্র রয়েছে, জাহেলি বদস্বভাব রয়েছে, জাহিলিয়াত রয়েছে। আগে জাহিলিয়াতের ব্যাখ্যা করলাম, জাহিলিয়াতের কুফরি এর একটা অংশ হচ্ছে যে সম্মান মর্যাদা কিসের উপর? গোত্রের ভিত্তিতে, বংশের ভিত্তিতে। সুতরাং কোরাইশ শ্রেষ্ঠ, সে যতই বড় ইসলামের শত্রু হোক আর আল্লাহর শত্রু হোক আর যতই চরিত্রহীন হোক আর যতই লম্পট হোক না কেন, যেহেতু বংশীয় মর্যাদা ঠিক আছে সেই জন্য উপরে। এটা হচ্ছে জাহিলি থিওরি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলে তুমি তো এমন মানুষ যে তোমার মধ্যে জাহিল মানে পুরোপুরি জাহিলিয়াত নাই, কিন্তু তোমার মধ্যে কি আছে? জাহিলিয়াত আছে। এই যে রোগ জাহিলিয়াতের একটা অংশ, আর জাহিলিয়াত হচ্ছে কুফর, সুতরাং কুফরির একটা অংশ তোমার মধ্যে আছে, সুতরাং সংশোধন করতে হবে। হুম ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই যারা দাস বা কালো, তোমাদের কৃত দাস, তোমাদের অধীন আছে, এরা তোমাদের ভাই। আর যদি দাস নাও হয়, কালো হয় বা গরিব হয় বা যদি দেখতে ভালো না হয়, তো তোমাদের মুসলিম ভাই তারা। ইখওয়ানুকুম মানে তোমাদের মুসলিম ভাই, ইন্নাল মুমিনুন ইখওয়া, ভাই তারা। ওয়াখাওয়ালুকুম, এবং তোমাদের তারা খাদেম, আল্লাহ এটা করে দিয়েছেন যে তোমাদের তারা খেদমতে নিয়োজিত। এটাও কখন আল্লাহ হঠাৎ করে দিতে পারেন যে তোমাকে কারো খেদমতে আল্লাহ লাগিয়ে দিবেন? জি হ্যাঁ, এমন কষ্টদায়ক কাজ দিও না বা কষ্টকর কাজের ডিউটি দিও না যেটা তাদেরকে একেবারে হার মানিয়ে দেয়, পারছে না, অপারগ হয়ে যাচ্ছে। মেশিনের মতো কাজ নেবেন না। যারা কাজ করাচ্ছেন আপনারা কফিল না হইলে অনেকে সুপারভাইজার আছেন, অনেকে ম্যানেজার আছেন, অনেকে ফোরম্যান আছেন, জালেম হবেন না। আপনি যেমন শরীরটাকে আরাম দিতে চান, মেশিনের মতো আপনি সুপারভাইজার হয়ে ঘুরে বেড়ান না বা কাজ করেন না, বা আপনি সবসময় কাজ করেন, আপনি শরীরকে একটু রেস্ট দিতে চান, ঠিক তেমনি আপনার অধীনে যারা কাজ করছে তাদের দিকেও খেয়াল রাখতে, তারাও রক্ত আর মাংসওয়ালা মানুষ, তাদের প্রাণ আছে, তাদের সুখ দুঃখ আছে, তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপার স্যাপার আছে, খেয়াল রাখবে। তাদেরকে এমন কাজ দিবে না যেটা তাদেরকে একবারে হার মানিয়ে দেয়। ফাইন কাল্লাফ তুমুহুম, আর যদি কখনো কখনো কষ্টকর কাজই তো হয়, অনেক ভারী কাজ তাড়াতাড়ি করে সারতে হবে, এরকম ব্যাপার স্যাপার আছে, তাহলে ফাআইনুহুম, তাহলে তাদের সাথে সহযোগিতা করো, সাথে কাজ করো। আপনার বাড়িতে চাকর আছে আর খুব কাজের সময়, এমার্জেন্সি কাজ তাড়াতাড়ি করতে হবে, বা আপনার মজুর আছে কাজ তাড়াতাড়ি সারতে হবে, তাহলে ওকে দিয়ে কাজ করে নেবেন না, ওর সাথে আপনি কাজে লেগে যান, কাজে লেগে যান, আপনিও কাজ করেন, তাতে কাজ অনেক এগিয়েও যাবে আর আন্তরিকতা বাড়বে। দেখেন এত বড় মানুষ, তারপর আমার সাথে কাজে কি করছে, সহযোগিতা করছে, জি, এখলাসের সাথে কাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছিলেন, এটুকু তো বুখারী মুসলিমে আছে, বাইহাকিতে আছে, এই ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, আবু জার একটু পরে এসছে, কিন্তু আবু জার জানা যে আমার এই কথার খবর নবী সাল্লাম কাছে পৌঁছে গেছে, ওয়ালাম ইয়াস ওর বুঝতে পারেনি যে নবী সাল্লাম সব জানছেন যে আমি কি বলে ফেলেছি খারাপ কথা। নবী সাল্লাম ওকে দেখে মুখ ফিরিয়ে নিল, সে তো কথাই বললেন, তাহলে বুঝা গেল যে জাতীয় তেমন একটা অপরাধী রাসূলুল্লাহ সাল্লাম, হ্যাঁ, যাদের মধ্যে জাতীয়তার গন্ধ আছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার জীবদ্দশায়। যেমন জীবদ্দশায় মুখ ফিরিয়ে এনেছেন, বিচার দিবসে হাসরের মাঠে যদি রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে নেন অবশ্যই ফিরাবেন, যদি এই চরিত্রে থেকে যায় তো অবশ্যই ফিরাবেন। যদি মুখ ফিরিয়ে নেন তো না সাফাত পাবেন, না হাউজে কওসারের পানি পাবেন, চিন্তা করুন আপনি, এসব রোগ মুসলিমদের মধ্যে থাকতে পারেন, এই তো কাফেরদের রোগ, এগুলো হচ্ছে কুফুরি মতবাদ। জি, মুখ ফিরিয়ে নিলেন, তখন বুঝতে পেরেছেন আবু জার যে কাম খারাপ হয়ে গেছে। ফাকালামা আরাদা কান্নি ইল্লা শাইউন বালাগা কা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার থেকে মুখ ফিরিয়ে নিছেন অবশ্যই কোন কথা আমার সম্পর্কে আপনার কাছে পৌঁছেছে, আপনি কিছু জেনেছেন, আমার দোষ ত্রুটি ভুল হয়েছে। কালা, নবী সর বললেন, আনতাল্লাযী তুআইয়্যির বেলা তুআইয়্যিরু বিলালান বি উম্মিহি, তুমি সেই লোক যে লোক বেলালকে তার মা তুলে গালমন্দ করেছ, আপনার সওদা বলেছ, হে কালির সন্তান, এই কথা বলেছ, আন্তাল্লাযী তুআইয়্যিরু বিলালান বি উম্মিহি, তুমি বেলালকে তার মা তুলে এই গাল দিয়েছ। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ওয়াল্লাযী আনজালাল কিতাবা আলা মুহাম্মাদ, সেই আল্লাহর কসম করে বলছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল কিতাব কোরআন নাযিল করেছেন, বা যে কোনো কসম করেছেন, এরকম মালি আহাদিন আলাইয়া ফাদলুন ইল্লা বিআমালিন, আমার উপর বা আমাদের সাথী সঙ্গীদের উপর, কারো মুসলিমের উপর কারো কোন শ্রেষ্ঠত্ব ফজিলত মর্যাদা নেই, কিসের ভিত্তিতে আছে, ইল্লা বিআমালিন, আমলের ভিত্তিতে, আমল যদি আপনার ভালো হয়, আমার চাইতে শ্রেষ্ঠ, আপনি আমার চাইতে শ্রেষ্ঠ, আমল যদি আপনার ভালো হয় আর আপনি ক্লিনের কাজ করছেন, আপনি সাধারণত যেসব নিচু কাজ মনে করা সেই কাজ করছেন, আপনি বড় বড় অফিসার আর শাসকের চাইতে শ্রেষ্ঠ আল্লাহর কাছে, এটা হচ্ছে দীন ইসলামের মাপকাঠি। জি হ্যাঁ, তারপরে বললেন, ইল্লা ইন আনতুম ইল্লা কাতাফিস সাই, তোমরা তো হচ্ছ সা, যে কাঠা বা পাত্র, পাত্রে যে খাদ্যদ্রব্য খেজুর বা ধরেন আমাদের দেশে যে ধান বা গম এসব মাপে না কাঠাতে বা পাত্রে, এক যুগ ছিল যে ধান কিন্তু দাঁড়ি পাল্লাতে ওজন হইত না, আমরা ছোটকালে দেখেছি, তখন ওই আড়িতে আর ধামাতে আট কিলো আট সের পাঁচ সেরের সব কি ছিল, আড়ি ছিল, ওইগুলোতে মাপ হইত, ওতে মাপ হইত, তারপরে ধার দেওয়া দেয় করে মহিলারা চাউল ধার দেয় ও কাঠাতে, কাঠা ছিল বেতের বেতের ধামা, বেতের আড়ি, বেতের কাঠা, ধামা বড়গুলো, আর একটু ছোট হইলে ওইটার নাম আড়ি। আর যদি এই ছোট হয় এক কিলো আধ কিলো, এগুলো হচ্ছে আমরা কাঠা বললি, ওটা কাঠা জি। সা তো তোমরা হচ্ছ কেমন, মানব জাতি হচ্ছে সায়ের মানে ওই যে পাত্র বা কাঠা, পাত্রের কিছুটা খালি থাকার মতো, মানে কেউ সম্পূর্ণ পারফেক্ট না, যতই এগিয়ে যান না কেন কেউ পারফেক্ট না। আমি যদি আপনাদের চাইতে এলেমে এগিয়ে থাকি তাহলে আপনাদের অনেকে আমার চাইতে বেশি তাকওয়াতে এগিয়ে আছে, ওখানে আমি কমে গেলাম আপনার চাইতে, ঠিক কিনা? যদি আপনাদের কেউ আখলাক চরিত্রে এগিয়ে থাকে তো এলিমে পিছিয়ে আছে, আরেকজন এলিমে এগিয়ে আছে, আরেকজন আর অন্য ইবাদত বন্দেগীতে এগিয়ে আছে, একজনের চরিত্র ভালো কিন্তু তার ওই ফরজটা আছে জীবনে তাহাজ্জুদ পড়তে পারেন, আরেকজনের চরিত্রে একটু ঘাটতি আছে কিন্তু তার মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে অথবা সালাতুল দোহা পড়ে ওইদিকে এগিয়ে আছে, সোমবার বৃহস্পতিবার অনেকে আপনাদের মধ্যে রোজা রাখে যা হয়তো আমরা পারি না, অনেকে মাসে তিনটে করে রোজা রাখে, এলেম কম আছে আমাদের চাইতে কিন্তু তার আমল ভালো আছে। তোমরা ঠিক ওই রকমই, যে একটা পাত্র পূর্ণ হয় না কিছুটা খালি আছে, ঠিক ওই রকম আমরা প্রত্যেক ওই খালি পাত্রের মতো কিছুটা খালি আছে, ওই রকম কেউ সম্পূর্ণ বা পারফেক্ট না, বরং সবাই হচ্ছে আমরা ত্রুটিযুক্ত, সবাই হচ্ছে আমরা ত্রুটিযুক্ত, কেউ ত্রুটি মুক্ত না। যে হাদ্দাসানি মান সামিয়া খুতবাত রাসূলিল্লাহ ফি ওয়াসাতে আইয়ামি তাশরিক, আইয়ামে তাশরিক এর মধ্য দিনে মানে 11 বা 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনাতে যে বক্তব্য দিয়েছিলেন খুতবা, সেই খুতবা যেই সাহাবি শুনেছেন সেই সাহাবি আমাকে বর্ণনা করেছেন, তাবেই বলছেন ফাকালা, সেই খুতবার বা বক্তব্যের একটা অংশ ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, শোনো তোমাদের রব এক আল্লাহ, সবার কিন্তু সকল সারা বিশ্বের মুসলিমের রব কে? আল্লাহ, রদিত বিল্লাহ রব্বান, যে কোনো ভাষাভাষী মুসলিম বলছে, সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে থাকে না কেন সবার রব হচ্ছে এক আল্লাহ জি। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদা, তোমাদের পিতাও এক, প্রথম পিতা হচ্ছে তোমাদের সবার পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম এক, আলা শুনে রাখো লা ফাযলা লি আরাবিন আলা আজামি, কোন আরবীর অনারবের উপর কোন মর্যাদা শ্রেষ্ঠত্ব নেই, শুধু ভাষার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে বলবে যে আমি আরবিয়ান সুতরাং আমি ইমামতির যোগ্যতা রাখি, না না না না, আমি আরবিয়ান সুতরাং আমি তোমার চাইতে সিনিয়র, না না না, কিচ্ছু কোন মূল্য নেই। আরবিয়ান একেবারে পিওর মাতৃভাষা আরবি ছিল আবু লাহাবের, আবু জাহালের, উতবা সাইবার আবিয়ার, হ্যাঁ ইবনে উবাই মুনাফিকের, এরা সবচেয়ে বড় জাহান্নামী, জি হ্যাঁ জাহান্নামীদের নেতা এরা। ওয়ালালি আজামিন আল আরবি, আর না কোন আরবের শ্রেষ্ঠত্ব ফজিলত রয়েছে কোন আরবিয়ানের উপর, যে কেউ ইংলিশ বলতে পারে সে আমার ছেলেরা খুব সিনিয়র কারণ ইংলিশ তাদের মাতৃভাষার মতো হয়ে গেছে, যেমন আজকাল মনে করছে অনেকে পশ্চিমা দেশে চলে গেছে অথবা ইংলিশ মিডিয়ামের ছেলেদেরকে পড়াচ্ছে, মনে করে যে আরবদের চাইতে আমরা সিনিয়র কারণ আমার ছেলেরা আরবি বলতে পারেন না ইংলিশ বলতে পারেন না, কোনো ফজিলত নাই। 1000 বছর ধরে ইন্টারন্যাশনাল ভাষা আরবি ছিল, তখন ইংলিশের বা ল্যাটিনের ইংলিশের যে মূল ভাষা কোনো অস্তিত্ব ছিল না, তারপরে যুগের আবর্তন বিবর্তনে আর মুসলিম উম্মার পাপের কারণে আর অন্যায়ের কারণে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ কাফের জাতিকে শক্তিশালী করে দিলেন, খ্রিস্টানরা ব্রিটিশ সারা পৃথিবীতে বিস্তার লাভ করল, মুসলিমরাকে দুর্বল করে দিল ষড়যন্ত্র করে আর লুটপাট করে, আর তারপরে তারা ইংলিশ ভাষাকে ইন্টারন্যাশনাল ভাষা আন্তর্জাতিক ভাষা বলে ঘোষণা করল, না হলে 1000 বছর ইতিহাস আরবি ভাষাই ছিল আন্তর্জাতিক ভাষা, আর মাত্র তারপরে 1400 বছর মধ্যে এই 300-400 বছর এই 300-400 বছর শুধু গত ইংরেজি ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, না হলে 1000 বছর ওরা পাক, জি হ্যাঁ 1000 বছর পাক পাবে না যদি আমরা দিনের দিকে ফিরে আসি, আর যদি আমরা দিনের দিকে না ফিরে আসি তো আমাদের দুর্দশার শেষ থাকবে না, আরো যে কি হবে আল্লাহ ভালো জানে। নবী করিম বলেন ওয়ালালি আহমার আল আসওয়াদ, না কোন সাদা লোকের, লাল মানে সাদা, সাদা লোকের কালো মানুষের উপর কোন ফজিলত আছে, যে সাদা শ্বেতাঙ্গ সেই জন্য কালো চামড়ার উপর তার ফজিলত আছে, সাদা চামড়া না কোন ফজিলত নেই, এই ফজিলতই মনে করছেন যার ফলে অনেক ফাসেক বেদিন গুনাহগার মুসলিম মহিলারা বা পুরুষরা কি করছে, চুলকে এশিয়ার মানুষ চুল করছে ইউরোপিয়ানদের মতো রং করে। হ্যাঁ, কালো চুল পছন্দ হয় না, অথচ কালো চুল প্রাকৃতিক ভাবে সবচেয়ে পছন্দনীয়। এক যুগে মেলা গান রয়েছে, সঙ্গীত রয়েছে, গজল রয়েছে, কিসের? কালো চুলের গুণগানে। আর এখন কালো চুলকে এশিয়ার লোক, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ফাসেক মুসলিম মহিলারা কি করছে? ইহুদিন আসাদের রং, ইউরোপিয়ান আমেরিকানদের গোড়াদের মতো রং করছে, ওই যে লাল লাল রং করছে, হারাম। এটা হচ্ছে কাফেদের অনুকরণ করা, যেটা হারাম। এবং মান্তাশাব্বাহা বিকওমিন ফাহমিনহু, যারা এইরকম করবে তারা তাদের দলে শামিল হবে, তাদের সাথে উঠবে। ভালো করে শুনে রাখেন, কারণ এটি হচ্ছে গোলামি, মানসিক ভাবে গোলাম। আমি দুর্বল, এই কালো চুল নিয়ে এশিয়ান হয়ে থাকি তো দুর্বল, আমার চুলটা ওদের মতো হইলে আমরা উন্নতি করব। এই গোলামি হচ্ছে নিকৃষ্ট গোলামি। ওয়ালালি আসওয়াদ আল আহমার, না কালোর কোন শ্রেষ্ঠত্ব আছে সাদার উপর, যে কালোই ধরেন রাষ্ট্রনায়ক হয়ে গেল, যেমন বিগত রাষ্ট্রনায়ক আমেরিকার ছিল কালো, হ্যাঁ, সে তার ফজিলত আছে, হ্যাঁ, আরবদের ওপর অথবা বাংলাদেশের ওপর, হ্যাঁ, গরিব মানুষ নে, বা ধরেন একটা গরিব দেশ, যে কোনো গরিব দেশ নেন, ইন্দোনেশিয়ানের উপর কোন মুসলিম, না না, একটা ওয়ালা আব্দুন মুমিনুন খাইরুম মিন মুশরিকিন, আল্লাহ বলছেন মমিন মুসলিম দাস, একবারে নিম্ন শ্রেণীর দাস যদি হয়, নিম্ন শ্রেণীর দাস, ওয়ালা আব্দুন মুমিনুন না কেরা, খাইরুম মিন মুশরিক। এখানে মুশরিক বালাগাত অলংকার বিদ্যাতে বলছে মুশরিকিন আজিমিন, বড় শ্রেষ্ঠ মুসলিম, দুনিয়ার দিক থেকে বড়ই প্রভাবশালী মুশরিক কাফের। কাফেরের চাইতে একজন মুসলিম দাস, গোলাম, কীতদাস, চাকর, নকর, মেথর শ্রেষ্ঠ আল্লাহর কাছে। আল্লাহ কোরআন কারিম বলছে কোন শ্রেষ্ঠত্ব নাই এগুলির ভিত্তিতে, ইল্লা বিত্তাকওয়া, কিসের ভিত্তিতে রয়েছে? তাকওয়া, আল্লাহ ভীরুতার ভিত্তিতে। তাকওয়া অর্জন করেন, আল্লাহর ভয়ে ভালো কাজ বাড়ান, আল্লাহর ভয়ে মন্দ কাজকে শেষ করেন, আপনার জীবনে আর মন্দ কথা কাজ হবে না, মন্দ দেখব না, মন্দ শুনবো না, মন্দ খাবো না, মন্দ চলবো না, মন্দ বলবো না, জীবন থেকে মন্দকে, পাপকে শেষ করব। এ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ে। আবাল্লাগু তো বলছেন আমি কি পৌঁছে দিলাম? কালু সাহাবীরা বললেন যে বাল্লাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৌঁছে দিয়েছেন, সুন্দর করে আমরা দিন বুঝে নেছি, আমাদের যে মর্যাদা কিসে রয়েছে তা বুঝে নেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন লিউবাল্লিগু শাহিদুল গায়ব, তোমরা যখন বুঝে নিলে এই মেনার ময়দানে, তাহলে শুনে রাখো যারা এখানে হাজির আছে, উপস্থিত আছে, ওরা ওই লোকদেরকে, ওই মুসলিমদেরকে পৌঁছে দিই কিয়ামত পর্যন্ত, যারা এখান থেকে অনুপস্থিত আছে, যারা হজে আসতে পারেনি তাদের কাছে এই আমার আলোচনাটা পৌঁছে দেবে, যারা আগামী দিনে আসবে তাদেরকে এই কথাগুলি পৌঁছে দেবে, যাতে করে ইসলাম ছাড়া, দিন ছাড়া, ইমান ছাড়া, তাকওয়া ছাড়া অন্য কোথাও মর্যাদা না খুঁজে বেড়ায় উদ্ভ্রান্ত হয়ে। ওয়ালিউবাল্লিগু শাহিদুল গায়বা, মুসনাদ আহমদের হাদিস এবং আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল্লাহা কাদ আযহাবাল্লাহু আনকুম উবাইয়াতাল জাহেলিয়াতি ওয়া ফখরাহা বিল আবায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের অহংকারকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, আর পূর্বপুরুষকে নিয়ে, বংশীয় মর্যাদাকে নিয়ে যে ফখর গৌরব করা সেটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। হয় মানুষ মুমিনুন তাকিয়ুন, আল্লাহ ভীরু মুমিন মুসলিম হবে, ও ফাজেরুন শাকিউন, আর না হইলে পাপিষ্ট, হ্যাঁ, বদচরিত্রের হবে, পাপিষ্ট হতভাগা হবে। মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, হয় আপনি ভালো মানুষ মুমিনুন তাকি, আর না হইলে খারাপ মানুষ, তাহলে আপনি ফাসেক ফাজের এবং পাপিষ্ট শাকি। ওয়ান নাসু বানু আদম, আর মানুষ হচ্ছে আদম সন্তান, ও আদম মিন তুরাব, আদম হচ্ছে মাটির তৈরি, সবাই মাটি থেকে তৈরি। সুতরাং যখন আমাদের আসল হচ্ছে এক, তাহলে কিসের আবার শ্রেষ্ঠত্ব দুনিয়ার এসবের ভিত্তিতে? সুতরাং যদি কেউ কোন পক্ষ নেই রঙের কারণে, বর্ণের কারণে, দেশীয় সম্পর্কের কারণে, অথবা ভাষাগত কারণে, আঞ্চলিকতার কারণে, বা গোত্রীয় সম্পর্কের কারণে ইত্যাদি, এসবগুলি যেগুলি পার্থিব সম্পর্ক এক শ্রেণীর লোকেরা মনে করেছেন, তাহলে এগুলি হচ্ছে মিন দাওয়াল জাহিলিয়াতে, জাহিলিয়াতের যুগের ডাক, জাহিলিয়াতের যুগের ডাক, জাহিলিয়াতের যুগের স্লোগান। ডাক মানে হচ্ছে স্লোগান, স্লোগান বলেন তো না, যে এক এক জাতি, এক এক দল, এক এক রকম স্লোগান দিয়ে থাকে, এগুলো হচ্ছে জাহিলিয়াতের স্লোগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে তিরমিজিতে, বলছেন মানিদ্দা দাওয়াল জাহিলিয়াতে ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, যেই ব্যক্তি জাহিলিয়াতের স্লোগান দিবে সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে, সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে। জাহিলিয়াতের স্লোগান, জাহিলিয়াতের স্লোগান এই নয় যে আমাদের শ্রেষ্ঠত্ব কোন কিছুর ভিত্তি রয়েছে অথবা আমরা এক হব এর ভিত্তিতে, যেমন আজকাল এই মন মানসিকতা তৈরি হয়েছে, বরং অনেক ক্ষেত্রে আপনাকে বাধ্য করা হচ্ছে। যখন বাধ্য করা হচ্ছে, যতটা বাধ্য ততটা আপনার অনুমতি, বাকি নাই। যেমন বাধ্য হচ্ছে যে আমরা যে কোনো দেশের পাসপোর্ট নিতে বাধ্য, তাই না? পাসপোর্ট নিতে বাধ্য, পাসপোর্ট নিতে হবে। দেশ থেকে, নিজের দেশ থেকে অন্য দেশে গেলে ভিসা নিতেই হবে, যদিও মুসলিম দেশ। আপনি যতই বড় আল্লাহর ওলি হন না কেন, আপনাকে ওই দেশের ভিসা হাসিল করতে হবে। এগুলি হচ্ছে আমাদেরকে কি বাধ্য করা, এই যে বাধ্য করা হয় সেই ক্ষেত্রে ততটা বাধ্য, কিন্তু অন্তরের সম্পর্ক, অন্তরের ভালোবাসা অথবা বৈরিতা এর মাপকাঠি এইটা না। পাসপোর্ট, না আইডি, না রং, না বর্ণ, না অঞ্চল, না ভাষা, না কোনো কিছু। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি জাহিলিয়াতের স্লোগান দিবে সে জাহান্নামের ইন্ধন। ফাকালা রাজুন ইয়া রাসূলুল্লাহ, একজন লোক বলে হে আল্লাহর রাসূল, কেমন কথা, জাহিলিয়াতের একটা স্লোগান দিয়ে দিল কিন্তু সে তো নামাজ পড়ে রোজা রাখে। ওয়াইন সাল্লা ওয়া সামা, যদি নামাজ রোজা করে। ফাকালা, বললেন রাসূলুল্লাহ, ওয়াইন সাল্লা ওয়া সামা, যদিও নামাজই হোক না কেন, যদিও রোজাদার হোক না কেন, ফাদউ বিদাওয়াল্লাহি, আল্লাহর স্লোগান দাও তোমরা। কি বললেন তোমরা? আল্লাহর স্লোগান দাও। আল্লাহর স্লোগান কি? আল্লাযী সাম্মাকুম আল মুসলিমিন আল মুমিনিন, তোমাদের নাম আল্লাহ মুসলিম রেখেছেন, মুমিন রেখেছেন, ইমানদার রেখেছেন, ইবাদাল্লাহ, এবং আল্লাহর বান্দা বলেছেন, আল্লাহর বান্দা বলেছেন, আমরা আল্লাহর বান্দা, আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদের সম্পর্ক ইমানের ভিত্তিতে, আমাদের সম্পর্ক হচ্ছে ইসলামের ভিত্তিতে, আমাদের জাতীয়তা হচ্ছে ইসলাম, আমাদের জাতীয়তা হচ্ছে ইমান, আমাদের জাতীয়তা হচ্ছে দ্বীনে হক, আমাদের জাতীয়তা হচ্ছে যে আমরা আল্লাহ সকলে গোলাম, আল্লাহর বান্দা ইত্যাদি। তিরমিজির হাদিস, এই জাতীয়তা যেমন মোনাফেকের চরিত্র, একটি হাদিস ইবনে উবাইর মোনাফেকের হাদিস থেকে পেলেন, তেমনি জাতীয়তা হচ্ছে মুরতাদদের চরিত্র, মুরতাদদের চরিত্র। আর মুরতাদ চাইতে বাতিলপন্থী আর কি হইতে পারে, যার শাস্তি হচ্ছে শরীয়তি দণ্ডবিধানে মৃত্যুদণ্ড। এটা খুব চমৎকার ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশে একজন মিথ্যুক নবুয়াতের দাবি করেছিল, নাম জানা আছে, মোসাইলামা, নাম মোসাইলামা, যেহেতু মিথ্যুক সেজন্য তার নাম, তার সাথে কাজ্জা, মোসাইলামা কাজ্জা বলা হয়তো। মোসাইলামার বাড়ি ছিল নাজদি এলাকা, মানে এই আপনার রিয়াজের আশেপাশে, ঠিক মোসাইলামার সাথে যে সাহাবা কেন্দ্রের লড়াইটা হয়েছিল আর আল খারজের কাছাকাছি, আল খারজ তো, খারজ রিয়াজ আর এই কাসিম, এই সব এলাকাটা হচ্ছে উঁচা এলাকা। উঁচা এলাকাকে আরবিতে নাজদ বলা হয়, আমাদের বাংলা ভাষাতে বরিন্দ্র এলাকা বলা হয়, যারা বুঝেন। উত্তরবঙ্গে বরিন্দ্র এলাকা আছে, যতই বন্য গোটা বাংলাদেশে হয়ে যাক ওই এলাকায় বন্যার পানি উঠবে না, জানেন, আপনার এলাকা বন্যা উঠে না। আছে তারপর নওগাঁ, নওগাঁ খুব উঁচা এলাকা, এইরকম এলাকা, বিভিন্ন এলাকা আছে, নিজের নিজের এলাকা সম্পর্কে বেশি খবর রাখবেন। ওগুলোকে নাজদ বলা, আরবিতে কি বলা হয়, নাজদ মানে বরিন্দ্র এলাকা। এই নাজদ এলাকার এই এই শয়তান মোসাইলামা কাজ্জাব ছিল। এই মোসাইলামা কাজ্জাবকে এলাকার লোকেরা রসুলুল্লাহ বলে জানত, কি বলে জানত, আল্লাহ রসুল বলে জানত, কাফেররা আর কি। ওয়াকানু ইয়াতাসাবুনা লাহু, আর তার পক্ষপাতিত্ব করত, ওয়ায়ুমিনুনা বিহি ঈমানান শাদীদান, তার উপর শক্ত ঈমান রাখত। মোসাইলামার কালেমা পড়ে নিয়েছিল, হাজার হাজার লোক মোসাইলামার কালেমা পড়ে নিয়েছিল, বড় এক ফিতনা ছিল, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শেষ জামানায় এই ফিতনা শুরু হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ এই ফিতনাকে দমন করেন, নিশ্চিহ্ন করেন, নির্মূল করেন। তো বলছেন যে তালহা নোমাইরি বলে একজন লোক ছিল, এও ওই মুরতাদ মোসাইলামা কাজ্জাব মিথ্যুকের ওপর ইমান নিয়ে এসেছিল। এই তালহা নোমাই, কি বলছে, তালহা নোমাইরি ইমামা এলাকা আসলো, এমামা রিয়াজ খারজ এলাকা, এমামা এই জন্য এমামা বলল মশহুর এলাকাটি, জি, পুরাতন যুগ থেকে এই এমামা এলাকায় মোসাইলামার বাড়ি ছিল। আসলো, আসার পরে খোঁজ করতে লাগে যে মোসাইলামা কোথায়, দূর থেকে শুনেছে মোসাইলামার নাম, আইনা মোসাইলামা, মোসাইলামা কোথায়, কালু বলে ইন্নাহু রাসূলুল্লাহ, মোসাইলামা কেন বলছেন আপনি, সে তো আল্লাহ রসুল, মানে মোসাইলামার যারা ভক্ত তারা বলছে মোসাইলামা বলা তো বেয়াদবি হচ্ছে, আল্লাহ রসুল রসুল্লাহ তো রসুল্লাহ, আপনি মোসাইলামা কেন বলছেন। ফাকাল আল্লাহ সে বলছেন না না না হাত তারাও, আমি অতক্ষণ রসুল্লাহ বলবো না যতক্ষণ পর্যন্ত হ্যাঁ ওকে না দেখবো, দেখবো তারপরে ইমান নিয়ে আসবো। ফালাম্মা জাআহু আসলো, আসার পরে সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করে ওই লোক তালহা বলছে আনতা মুসাইলামা, আপনি মুসাইলামা? কালার নাম আমি মুসাইলামা। তালা মাইয়াতিগা আপনার কাছে কি আসে? কালা রহমান, আমার কাছে রহমান আসে, আমার কাছে রহমান এসে কি করে? ওহি করে। কাল আফিজ নুরিন আফিজুলমা, আলোতে জ্যোৎসনায় আসে, আলোতে আসে না অন্ধকারে আসে। তো এই মিথ্যুক বললো ফাকাল আফিজুলমা, না অন্ধকারের ভিতরে আসে, রহমান আমার সাথে সাক্ষাৎ করে কিসের ভিতরে? অন্ধকারে। ফাকালা তখন সে বলল আশাদু আন্নাকা লাকাযাবুন, আমি সাক্ষী দিছি যে তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক, তুমি আসল নবী না। ও আন্না মুহাম্মাদান সাদেকুন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে সত্যবাদী নবী, আমি এটা সাক্ষী দিচ্ছি। যাই হোক, তার অবিশ্বাস হয়ে গেল, বিশ্বাস হলো না, তবে এই জাতীয়তা রোগ ধরে নিল ওকে। বলছে ওয়ালা কিন্না কাযাবা রবিআতা আহাব্বু ইলাইনা মিন সাদিক মুদার, তবে মুদার বংশের সত্যবাদী নবীর চাইতে রাবিয়া বংশের মিথ্যুক নবী আমার কাছে বেশি প্রিয়। কেন? এই তালহা নোমাইরি ছিল রাবিয়া বংশের, আর মুসাইলামা কাযাব ছিল রাবিয়া বংশের, বুঝলেন? একই বংশের, নিজের গোত্র বংশ। আর মোজার বংশ কোরাইশ বংশের ওপরে, মোজার বলে একজন নাম, তো মোজার বংশ মানে কোরাইশ বংশ, মোজার বংশ কোরাইশটা হচ্ছে মোজার বংশের একটা একটা কাবিলা, একটা বংশ। জি হ্যাঁ, তো মোহাম্মদ রসুল্লাহ হচ্ছে মোজার বংশের, আর মুসাইলাম কাযাব হচ্ছে রাবিয়া বংশের, আর তালহা বলছে যে রাবিয়া বংশটা আমার বংশ, যদিও সে মিথ্যু, আর মোজার বংশটা আমার বংশ না অন্য বংশ, মোহাম্মদ রসুল্লাহ বংশের সত্যবাদী নবী তার চাইতে অধিক প্রিয় হচ্ছে মিথ্যুক নবী, সত্যবাদী নবীর চাইতে বেশি প্রিয় হল আমার কাছে কে? মিথ্যুক নবী, মিথ্যুক নবী। যদিও বুঝতে পারছি তুমি কাজ্জাব, কিন্তু কি করা যাবে, তুমি যেহেতু আমার গোত্রের বংশের, সেই জন্য তুমি আমার কাছে ওই সত্যবাদী মোহাম্মদ রসুল্লাহ চাইতে বেশি ভালোবাসার পাত্র। জি হ্যাঁ, মুরতাদদের এই হচ্ছে চরিত্র। তারপরে এই মুরতাদ হয়ে মুসলমানের ঈমান নিয়ে এসেই সে তার সাথে নিহত হয়েছিল মুসলিম মুজাহিদিনদের হাতে। এই ঘটনা আল কামেল ফি তারিখ, ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহির আল কামেল, ইতিহাসের যে প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে তাতে প্রথম খণ্ড 373 পৃষ্ঠা বর্ণনা করা হয়েছে, আর মুফাসসাল ফি তারিখিল আরবের একাদশ খণ্ড 94 পৃষ্ঠা এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। আরো কিছু লোকেরা এরকম ছিল, আরবদের মধ্যে জাতীয়তাটা তো এত বেশি ছিল যে আল্লাহ আরহামুর রাহিমিন বড়ই রহম করেছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবদের মাঝে পাঠিয়েছেন। জি হ্যাঁ, যে ভাষার জন্য অহংকার করা। জি হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করেন সকলের। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর তরবিয়ত করে সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, ওই আদর্শের উপর সেই তরবিয়তের উপর আমাদেরকে থাকার তৌফিক দান করেন, চলার তৌফিক দান করেন। সময় এগিয়ে চলে যাচ্ছে, তাতে শেষ করি। এই ঘটনাতে বলা হয়েছে যে বিভিন্ন গোত্রের কথা বলা হচ্ছে আরবের ওই সময়ের। রেদফান গোত্র খুব বড় গোত্র ছিল, বড় বংশ ছিল। বলছে ওয়ারতাদাদ গেতফান ও তাব আনলে ওয়াইনা বিন হেসেন, এই গেতফান বংশ ওয়াইনা বিন হেসেন একজন বেদুইন নেতা ছিল, তার অনুসরণে মোরতাদ হয়ে গেছিল। এবং এই ওয়াইনা বিন হেসেন বলতো কাল নবী উন মিনাল হালিফাইন ইয়ানি আসাদান ওয়া গেতফান আহাব্বু ইলাইনা মিন নবী ইন মিন কুরাইশ। তাদের আর একটি উক্তি আছে মোরতাদদের, যে আমাদের দুটো মিত্র বংশ হচ্ছে আসাদ গোত্র আর গেতফান গোত্র, এই দুটো গোত্রের নবী আমাদের কাছে প্রিয় কোরাইশের নবীর তুলনায়। কোরাইশ বংশের নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ আস-সাদিকুল আমিন বলছেন যে কোরাইশ বংশ যেহেতু বেগানা, তো কোরাইশ বংশের নবীর চাইতে আমাদের যে আসাদ আর গেতফান দুটো আমাদের মিত্র বংশ আছে, এই মিত্র বংশের নবী মুসাইলামা কাযাব আমাদের কাছে কি প্রিয়, প্রিয়। এটাও কামেল ফি তারিখের প্রথম খণ্ড 365 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। সুতরাং এই জাতীয়তাবাদ যে কোন রকমের হোক না কেন, এটা হচ্ছে মুরতাদদের চরিত্র, এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র, যেমন হাদিস আর এই ঘটনা দ্বারা প্রমাণিত হল। এখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু খলিফা রাশিদ, যে খলিফা সম্পর্কে অনেক অমুসলিম নেতারা মন্তব্য করেছেন যে আমরা যদি আমাদের দেশ পরিচালনা করতে পারতাম উমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর মতো করে তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা হইত। তার সম্পর্কে শুনেন তিনি কি বলছেন। বলছেন উমর রাদিয়াল্লাহ তাআলা যখন শাম দেশে বিজয় লাভ হইল তখন স্বয়ং নিজেই গেলেন খ্রিস্টানদের সাথে চুক্তি সম্পাদন করার জন্য। ওবাইদ ইবনে জাররাহ আশা মুবাশশার একজন ছিলেন, প্রখ্যাত সাহাবি, তিনি সাথে ছিলেন। বলছেন আমান আবু ওবাইদ ইবনে জাররাহ ফাআতাউ আলা মাখাযাতিন ওয়া উমারু আলা নাকাতিন, সামনে এমন একটা জায়গা পড়ল যে এখানে জলাশয় রয়েছে, পানি পানি পার হইতে হবে। সেই সময় উস্ত্রির পিঠে চেপেছিলেন, ফানাজালা নেমে গেলেন উঠ থেকে, ওয়া খালা খুফাইহি নিজের মোজা খুলে নিলেন, ফাওয়াদাহুমা আলা আতকে মোজা খুলে, সে যুগে মোজা খুফ চামড়ার মোজা হইত, আর জৌরাবটা আজকাল সুররা বলছে ওটা হচ্ছে কাপড়ের মোজা, এই চামড়ার মোজা খুলে কাঁধের উপর রেখে নিলেন। অথচ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, দেশের এত বড় একজন শাসক, ও আখাদা বেজেমামে না কাতেহি, নিজের উস্তির লাগাম নিজেই ধরে নিলেন, রশি নিজেই ধরে নিলেন আর টানতে শুরু করলেন, পানিতে হাঁটতে শুরু করলেন, ফাখাজা আর পানি পার হইতে জলাশয় পার হইতে শুরু করলেন, উঠকে টেনে উঠের পিঠ থেকে নেমে নিজের উঠ নিজেই টানতে শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন চিন্তা করেন, সাথে আসে চাকর না, সাথে আসে সাথী সঙ্গীরা, অনেকে টেনে নিয়ে যাবে, উনি শুধু বসে থাকবেন রাষ্ট্রনায়ক হয়ে না, নেমে গিয়ে নিজের উঠ নিজে টানতে শুরু করলেন। যখন এইরকম দৃশ্য দেখলেন আবু ওবাইদ ইবনুল জাররাহ, ফাকাল আবু ওবাইদ ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আনতা তাফালু হাযা মা ইয়াসুরুনি আন্না আহলাল বালাদ ইস্তাশরাফুকা, আপনি এরকম কাজ করতে লাগলেন, এই অবস্থায় এই দেশবাসী শাম দেশের লোক প্যালেস্টাইনের লোক অর্থাৎ খ্রিস্টানরা এখানকার যে নন মুসলিম অমুসলিম অধিবাসী আছে তারা এই অবস্থায় আপনাকে দেখুক, এটা আমি পছন্দ করি না। কারণ এটা দেখলে হবে কি, আপনার যে আপনার পক্ষ থেকে আমরা জিহাদ করে তাদেরকে যে কি করেছি পরাজিত করেছি, এই যে একটা দাভুট আর এটা যে তাদের অন্তরে একটা এর প্রভাব পড়েছে সেটা হালকা হয়ে যাবে, আরে এই লোক এটা কোন ব্যাপারই না। দেখেন আমাদের সহি আকিদার আলেম আলামারা মানুষের সাথে একবারে দিনী ভাইয়ের মতো একাকার হয়ে মিললে এটাকে বিদাত থেকে সদ্য সদ্য যারা উঠে এসছে আর এখনো বিদাতের গন্ধ কিছু আছে তারা মনে করে আরে ইয়ে তো আমাদের পকেটে, এটা আমাদের পকেটে, এক লোক কোনোদিন এসে আপনাদের এখানে খাবার খেয়েছে আর খাওয়ার পরে গেছে এখানে হয়তো সালাম তো আমার সাথে হয়েছে মনে মনে নাই কে লোকটা ছিল, আর তারপরে কোথাও কোন এক শহরে গেছে, যাওয়ার পরে বলেছে ও শেখ মুতিয়ার রহমান তো আমার পকেটে, এটাই নকল করলাম। জি হ্যাঁ, যদি আমরা কোন পীর হইতাম হ্যাঁ তখন দেখতেন তাদের উপর কত জের প্রভাব, আরে বাপরে বাপ, হুজুরে কিবলা, তার সাথে কি দেখা করা যায়, তার সাথে সালাম করা যায়, হ্যাঁ তার চোখে চোখ দিয়ে কথা বলা যায়, কিন্তু এখন পকেটে ভরে নিয়েছে সহিয়া কি তার দিনী ভাই মনে করাতে পকেটে ভরে ফেলেছে। জি হ্যাঁ, ওদের সাথে খেতে বসে যাওয়াতে পকেটে ভরে ফেলেছে। তো আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সৎনিয়তে বলছেন, কি বলছেন যে এই অবস্থা যদি খ্রিস্টানরা আপনাকে দেখে তো এটা আমাকে ভালো লাগবে না, মা ইয়াসুরুনি আন্না আহলাল বাদ ইস্তাশরাফুকা, যে এই দেশবাসী আপনাকে এই অবস্থায় দেখবে অমুসলিমরা তাহলে তো হালকা মনে করবে। ফাকাল আওয়াহ, আরে কি বললে তুমি, ওয়ালাউ ইয়াকুল যা গাইরুকা আবা ওবাইদা জাআলতুহু নাকালান লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা তুমি বললে, তুমি এইরকম কথা বলতে পারলে, এই কথা যদি আর অন্য কেউ বলতো তাহলে তাকে এমন উচিত শিক্ষা দিতাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় করে দিতাম, এমন মার মারতাম তোমাকে। উমর রাদিয়াল্লাহু তার কাছে সবসময় একটা ইয়ে থাকতো, কি চাবুক থাকতো, যার নাম ছিল দিররা বা দুররা, আমাদের দেশের লোকেরা দুররা বলে, জি হ্যাঁ দম্মা দিয়ে বলে, আরবিরা অনেকে দিররা বলে, জি হ্যাঁ, তো চাবুক শুধু রাখতো, এই চাবুকের ভয় থাকত মানুষের অন্তরে, মারতেন না কিন্তু একটা প্রভাব ছিল মানুষের উপর, জি হ্যাঁ, গাছের তলায় শুয়ে আছেন কিন্তু মানুষ থরথর করে কাঁপছে, কাফের শক্তি পারস্য যে পরাশক্তি, তারপরে রোম পরাশক্তি থরথর করে কাঁপছে। এই ছিল ইসলামের বরকত এবং ইসলামের প্রভাব। তো বলছেন এই কথা আবু ওবায়দা, তোমার মতো মর্যাদা সম্পন্ন সাহাবি যদি না বলতো, আশরাম ওবাসার একজন তোমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বললে সেজন্য বেঁচে গেলে। আর কেউ যদি এই কথা বলতো তাহলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাকে একবারে শিক্ষণীয় বিষয় করে রাখতাম, এমন মারি দিতাম যে সবাই স্মরণ করত, জানতো যে এক শিক্ষা দিয়েছেন উমার ভালো করে। জি এই কথা বললে তুমি, আরে আমাদের সম্মান এতে আছে, আমি উটের পিঠে চড়ে থাকবো আর আমার চাকর আমার উট ধরে টানবে, আর আমার কেউ মোজা নিয়ে যাবে, আমি আমার মোজা নেব না, কাউকে আমার মোজা ধরাবো, জুতা ধরাবো, এতে আমাদের ইজ্জত আছে? এতে ইজ্জত নেই, এতে ইজ্জত সম্মান নেই, ইজ্জত সম্মান কিছু আছে? বলছেন ইন্না কুন্না আজাল্লা কওমিন, আমরা সবচাইতে লাঞ্ছিত জাতি ছিলাম, বকরি চড়াইতাম, উট চড়াইতাম, কি ছিল আমাদের কাছে, সবচাইতে লাঞ্ছিত দুর্গত জাতি ছিলাম। আমাদেরকে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছেন কি দিয়ে? চিন্তা করেন কোথায় ছিলাম, কত পাপে কত অন্যায় কাফের জাতি ছিল, ইসলাম গ্রহণ করার আগে কেমন তাদের জীবন যাপন ছিল। আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছেন, সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে। যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আমরা ইজ্জত সম্মান সন্ধান করতে যাই, হাসিল করতে যাই, ইসলাম বাদ দিয়ে অন্য কোন মাধ্যম দিয়ে আমরা ওপরে উঠব, হ্যাঁ এটা যদি চাই না, আজকাল মুসলিম পরিচয় দিলে ছোট হয়ে যাব, মুসলিম যেন চিনতেই না পারে। আজকাল অনেক দুর্বল ইমানের মুসলিমরা যখন দেশ বিদেশে ঘুরে, কেন দাঁড়িয়ে রাখেন, আমাকে বিভিন্ন দেশে যেতে হয়, দাঁড়িয়ে রাখলে তো চেনে নেবে, মার্কা মারা মুসলিম হয়ে যাবে না? জি হ্যাঁ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো বলে তো চেনে নেবে, সালাম আলাইকুম বলবে না, সালামও যদি দেয় পাশে এসে, অনেকে সালাম দেয় এয়ারপোর্টে কত বসে আছি, পাশে এসে সালাম আলাইকুম আসতে করে, যদি আশেপাশে কাফের গুলো শুনে না না যে আরেকটা মুসলমান আছে। জি আমাদের তো মনটা ভালো হয় যে আলহামদুলিল্লাহ যাক, এখানে এতগুলোর মধ্যে আল্লাহর একটা বান্দা সাথে আছে যে কমপক্ষে আল্লাহ পরকালে বিশ্বাসী। তো ইসলাম দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, যদি আমরা ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে ইজ্জত হাসিল করতে যাই তো কি করবেন আল্লাহ? আজাল্লান আল্লাহ, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন, নিচে নামিয়ে দেবেন। অন্য বর্ণনায় যেটা খুব মশহুর রয়েছে, আলেম ওলামারা পড়ে থাকেন, কিন্তু এটা আমি হাদিস থেকে নকল করেছি, মুস্তাদরাক হাকিম থেকে নকল করেছি এবং ইমাম হাকিম সেটাকে সহিহ বলেছেন, নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম ফামাহমাবতাগাইনা মিন গায়রিহি আযাল্লানাল্লাহ, মাহমাবতাগাইনাল ইজ্জাতা বিগায়রিহি আযাল্লানাল্লাহ। যদি আমরা এমন জাতি, আমাদেরকে ইসলাম দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, যদি ইসলাম ছাড়া ভিন্ন কিছু থেকে সম্মান নিতে চাই তাহলে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করে দেবেন। না এখন ইসলামী দণ্ডবিধান দেশে কায়েম করা যাবে না, শাসক গোষ্ঠী যদি এই চিন্তা চেতনা রাখে, চোরের হাত কাটলে বর্বর বলবে আন্তর্জাতিক মহল, যদি আমরা দেশে পর্দা করাই তো কি বলবে, এরা অনেক পিছিয়ে আছে, যদি রাজধানীতে একটা মহিলা মাদ্রাসা আর বোরকা পরে ঘুরে বেড়াই তো আমরা পিছিয়ে যাওয়া জাতি হয়ে যাব, সুতরাং উন্মুক্ত চলাফেরা করতে হবে, যদি আমরা সেপারেট মেডিকেল কলেজ করে দিই তাহলে কি বলবে ইহুদি খ্রিস্টানরা, আন্তর্জাতিক মহল কি বলবে, এইরকম বহু কথাই আছে। ইজ্জত কোথায় খুঁজছে? ইহুদিকে সন্তুষ্ট করা, খ্রিস্টানকে সন্তুষ্ট করা, আল্লাহ দুশ্মনদেরকে রাজি করা, দীন ইসলাম পালন করা নয়। যদি তাই করি আজাল্লানাল্লাহ, ঐতিহাসিক কথা স্বর্ণ অক্ষরে লেখার মত, আল্লাহ লাঞ্ছিত করে দেবেন, আর তাই করেছেন মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলামিন। জি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মহিলা মাদ্রাসা ছিল, দশ হাজার ছাত্রী ছিল, দশ হাজার ছাত্রী, কয়েক বছর আগের ঘটনা। জি হ্যাঁ, দশ হাজার ছাত্রী ছিল, এই পারভেজ মোশাররফ বলা ওকে ভুল হবে, লাঞ্ছিত এই পারভেজ, এর যুগে একবার রাতারাতি এই মাদ্রাসাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, একটা ঘর পর্যন্ত, একটা কক্ষ পর্যন্ত নেই। জি হ্যাঁ, বুলডোজার দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, মাদ্রাসা রাখা হয়নি। অজুহাত কি? এইটা একবারে মেন রাজধানীতে উন্নত এলাকাতে এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আর বোরকা পরে সব চলাফেরা করে, আর আন্তর্জাতিক মহল থেকে লোকেরা আসে এটা খারাপ দেখায়, আউযুবিল্লাহ, কেন লাঞ্ছিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন? পাকিস্তান করা হয়েছে ইসলামের দোহাই দিয়ে, পাকিস্তান বানানো হয়েছিল পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে কাফের হিন্দুদের কাছে। জি হ্যাঁ, এই পাকিস্তান বানাবার জন্য, সেই পাকিস্তান ইসলামের একটা কিছু বাস্তবায়ন হইল না, আল্লাহ লাঞ্ছিত করে দিয়েছেন জাতিকে। এই জন্য একটি পাকিস্তান দুই ভাগে বিভক্ত হইল, শক্তি ক্ষয় হয়ে গেল, শক্তির সর্বনাশ হইল, কাফের সামনে দুর্বল হয়ে গেল, আর কাফের সামনে দাঁড়ানোর মতো কোন ক্ষমতা থাকলো না। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, বুঝতে হবে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বড়ই দুঃখের বিষয়। একটি কথা বলে শেষ করছি, সময় মেলা এগিয়ে যাচ্ছে, সেজন্য সেটা হচ্ছে যে এই জাতীয়তার রোগ জনগণের মধ্যে তো আছে, মুসলিমদের মধ্যে আছে, অমুসলিমদের মধ্যেও আছে, কাফেরদের মধ্যে থাকা স্বাভাবিক, কারণ তাদের কাছে কোনো আদর্শ নেই, তাদের কাছে তো আসমানি কোনো শিক্ষা নেই, হ্যাঁ আল্লাহর বিধান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারা তো স্বাধীন চলাফেরা করে, পাশবিক জীবনযাপন করে, তাদের কাছে তো কোনো বিধিবিধান বাধা নিষেধ বলে কিছু নেই, সুতরাং তাদের ক্ষেত্রে হইতেই পারে। কিন্তু মুসলিম সমাজে কি করে থাকতে, মুসলিম সমাজে জাতীয়তার রোগ বেশি বেশি বদ্ধপরিকর হয়ে রয়েছে। কেন কেন? আমি এই বিষয়টি নিয়ে চিন্তা করেছি যে মুসলিমরা আজকে দুর্বল সারা পৃথিবীতে কাফেরদের সামনে, যে যত দুর্বল তার মধ্যে জাতীয়তা রোগ বেশি, মনে করে যে এই জাতীয়তা, এই নিকৃষ্ট জাহিলিয়াতের যে থিওরি, এই দিয়ে হয়তো ইজ্জত লাভ হবে কিছু, এই দিয়ে হয়তো আমি বড় হইতে পারবো, এই দিয়ে আমরা হয়তো ওপরে উঠতে পারবো, এইরকম চিন্তা চেতনা। যে যত দুর্বল, যেই জাতি যত দুর্বল, যেই ব্যক্তি যত দুর্বল, যেই সমাজ যত দুর্বল, সেই জাতি মনে করে যে না, মুসলিম হয়ে তো আর সম্মানিত হইতে পারলাম, কারণ আসল মুসলিম তো হইতেই পারে নাই, নামেতে মুসলিম, যার ফলে তখন অন্য ডানে বামে এদিক সেদিক থেকে তখন সম্মান আর মর্যাদার তলাশ করে থাকে, যার ফলে এই জাতীয়তার রোগ মুসলিম জনগণে বেশি রয়েছে। তার মধ্যে আলেম সমাজে জাতীয়তা এত বেশি, বড়ই দুঃখজনক, সেটা বড়ই দুঃখজনক। আর বিশেষ করে বিদাতি সমাজের আলেমদের চাইতে সহি আকিদার আলেমদের মধ্যে জাতীয়তার রোগ বেশি, সবার না, কিন্তু অনেক আলেম ভালো, এলেমের ক্ষেত্রে ভালো, বলার ক্ষেত্রে ভালো, লেখার ক্ষেত্রে ভালো, কিন্তু জাতীয়তা মুক্ত হতে পারেনি, জাতীয়তা মুক্ত হতে পারেনি। এটা সব দেশে, ভারতের মুসলিম বলেন, আর পাকিস্তানের মুসলিম বলেন, আর বাংলাদেশের মুসলিম বলেন, অন্য কোন দেশ না বলে আমি এই তিনটা দেশ বলি, কারণ এগুলি হচ্ছে আমাদের এশিয়ার আর প্রতিবেশী দেশ, আর এই দেশগুলির একটির আরেকটির সাথে সম্পর্ক, বা এই দেশের মানুষের এক এক এক এলাকার লোকের আর এক এলাকার সাথে সম্পর্ক, সুতরাং এই দেশগুলির প্রেক্ষাপটে আলোচনা করি। আলেম সমাজ ছাত্র জীবন থেকে লেখাপড়া করেছি, উর্দু ভাষীদের মধ্যে জাতীয়তা, ভারতীয়দের মধ্যে জাতীয়তা, পাকিস্তানিদের মধ্যে জাতীয়তা, বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয়তা, জাতীয়তার জাতীয়তা, আর সহি আকিদার হলে আরো বেশি জাতীয়তা। সহি আকিদার মধ্যে জাতীয়তা কেন বেশি? বিদাতি আলেমরা দেখেন, বিদাতি আলেমরা অনেকটা তাদের আলেমদের ক্ষেত্রে জাতীয়তা মুক্ত। দেখেন আজকে তবলিগ জামাতের ইজতেমাতে, হ্যাঁ, তাদের সবচেয়ে বড় মুরব্বী কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছে? দিল্লি নিজামউদ্দিন থেকে, ভারত থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর নিয়ে যাওয়ার জন্য যে কি অবস্থা তা তো আপনারা দেখেছেন আর শুনেছেন, মানুষকে কত মুসিবতে ফেলেছে, রাস্তা অবরোধ করে আর মিছিল করে, আর জনগণের জন্য যেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট যাওয়ার রোড, সেই রোড রাস্তা যদি বন্ধ করে দেয়, একজন মেহমানকে নিয়ে আসতে হবে, কারণ যে দেওবন্দি সিলসিলা বা তবলিগী সিলসিলার আকিদার সাথে একমত, সেই জন্য বুঝা গেছে না, তারা বেদাতি আকিদার উপরে একমত, সেই জন্য জাতীয়তা মুক্ত হইতে পেরেছে। কথা বুঝছেন না? বুঝছেন না? কিন্তু আমাদের সহি আকিদার আলেমরা এর থেকে মুক্ত হইতে পারে না। জি হ্যাঁ, এক একটা দেশের এক এক দুটা করে ঘটনার দিকে ইঙ্গিত করি, পাকিস্তান থেকে শুরু করি। পাকিস্তান নের জাতীয়তা এত বেশি, এত বেশি জাতীয়তা, যে ওরা মনে করে যে পাকিস্তানের লোকই মুসলিম, আশেপাশে আবার মুসলিম আছে। 71 যখন বাংলাদেশ স্বাধীন হইল, তখন আমাদের শেখ নসরতুল্লাহ সাহেব রাহেমাহুল্লাহ মদিনায় তার বাড়ি সৌদি নাগরিক হয়েছেন, বাঙালি মানুষ, আর তার বাড়িতে অনেক যেতাম, খুব আদর করতেন ছাত্র জীবনে, আর ছাত্র জীবনের পরেও মাঝে মাঝে শেষ গিয়ে দেখা করেছি, গত বছর ইন্তেকাল করেছেন রাহেমাহুল্লাহ। তিনি বলছেন যখন ৭১ হইল তখন আমি এই ন্যাশনালিটিটা পাবো পাবো হয়েছিলাম। সেই সময় পাকিস্তানের এমন একটা পরিবেশ তৈরি করলো, বিষাক্ত পরিবেশ, যে বাংলাদেশের মুসলিমরা সকলেই মুরতাদ হয়ে গেছে। বাংলাদেশের মানে পূর্ব পাকিস্তানের মুসলিমরা কি হয়ে গেছে, সব মুরতাদ হয়ে গেছে। ৭১ যেহেতু পার্টিশন হয়ে গেল, কি হয়ে গেল, তারা সব মুরতাদ হয়ে গেছে। কথা বুঝতে পারছো? জাতীয়তা এমন যে আলেমের ক্ষেত্রে মাসলা নেওয়ার ক্ষেত্রেও জাতীয়তা, আলোচনা শোনার ক্ষেত্রেও জাতীয়তা। এটা শুনে গত এক সপ্তাহ আগে আমাদের এখানে যে উর্দু সেকশনের শেখ আছেন কাশ্মীরে, তিনি বলছেন যে পাকিস্তানি লোকেরা কয়েকদিন আগে আমার কাছে আসলো, গত মাসে আসার পর বলল যে আমাদের পাকিস্তানি আল্লামা হাম লোকলানা, মানে পাকিস্তানি হুজুর নিয়ে এসে, বক্তা নিয়ে এসে কি করবে, আলোচনা করাবে। তো শেখ আলম বলেছে ঠিক আছে, অসুবিধা নেই, নিয়ে আসো পাকিস্তানি আল্লামাই নিয়ে আসো, কিন্তু খরচ খরচা তোমাদের বহন করতে হবে। বলছে সেটা পারবো না, ওইটা হবে না। আলহামদুলিল্লাহ বাংলা ভাষা ভাষীরা ভালো হচ্ছে, খরচ করতে পারে, কিন্তু অন্যদেরকে দেখেছি যে না, ওরা নেওয়ার তালে আছে, খরচ করার তালে নেই। এ কথাটা শুধু এখানে না, আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি শুধু বলছি না যে আমার তো দীর্ঘ অভিজ্ঞতা দাওয়াতের ময়দানে, যে বাংলা ভাষাভাষী যে কত দিনকে ভালোবাসে আর দিনের কাজকে ভালোবাসে, যারা হেদায়ত হয়ে যায় তারা। গেছিলাম দুবাই যে গত মাসে, সেখানে শেখ জাফরুল হাসান সাহেব উর্দু ভাষী, তিনি আমার সাথে খাওয়া দাওয়ার মজলিসে বসে, আর এমারাতি শেখেরা ছিলেন সেখানে, সেই স্পেশাল খাস মাহফিলে দুইজন শুধু ইকো লন্ডনের মেহমান ছিলেন, আর আরব আমিরাতের লোক ছিলেন, আর আমরা আমি ছিলাম, আর শেখ জাফরুল হাসান সাহেব এই খাওয়া দাওয়ার টেবিলে বসে বলছেন যে বাঙালি জাতি ইসলামের জন্য বা ওলামাদের জন্য যা খরচ করতে পারে সেটা পৃথিবীর কোন জাতি পারে না। বাঙালি জাতি যত ভালোবাসে পৃথিবীর কোন জাতি এত ভালোবাসে না, এটা বললেন তিনি। আর এই যে ভালোবাসাটার, হ্যাঁ, অবৈধ অবৈধ শোষণ করেছে, অবৈধ ব্যবহার করেছে, অপব্যবহার করেছে, এই পীরেরা ঘণ্ডরা লুটেছে, টাকা পয়সাকে লুটেছে আপনাদের, কিভাবে লুটছে দেখছেন না? টাকা আলেমদেরকে ভালোবাসেন, মুরব্বীদেরকে ভালোবাসেন, পীরকে ভালোবাসেন, ভুল ভুল বুঝেছেন যে পীর ইসলামের প্রতিনিধি না, পীর ইসলামের ১২ বাজিয়ে দিয়েছে, ১২টা বাজিয়ে দিয়েছে, কিন্তু তাকে আপনি ধর্মগুরু মনে করেছেন, আর আপনার পকেট থেকে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, লুটপাট করে নিয়ে যাচ্ছে। জি, তো আসল কথার দিকে ফিরে আসি। জি হ্যাঁ, পাকিস্তানি আল্লামা নিয়ে আসতে হবে। আমি একসময় উর্দুতে বক্তব্য করতাম, আলহামদুলিল্লাহ দেখলাম যে বাংলাতে প্রয়োজন বেশি রয়েছে, এখানে আসার পর উর্দুতে কমই করেছি, কিন্তু একসময় ছিল আল কাসিমে, দু বছর ছিলাম, তো মাঝে মধ্যে গিয়েছি, আর গিয়েছি আর ওই সাকাকা ওই এলাকা গিয়েছি, তো বাংলা বক্তব্যের জন্য গিয়েছি, বাংলা গেছি, তখন ওই ইন্ডিয়ান পাকিস্তানি ওরাও ছাড়বে না, একটা উর্দুতে সে এক দর্শ দিতে হবে আমাদেরকে, আলমুল মান নাই সেই সময় ছিল না ওই এলাকায় ইসলামিক সেন্টার। বক্তব্য করলাম বাংলা, তারপরে উর্দুতে, উর্দুতে যে বিজ্ঞাপনটা লিখেছে আমার ক্ষেত্রে, বিজ্ঞাপনের একটা লাইন পড়ছি, বলছে এক পাকিস্তানি আল্লামা সাহেব তশরিফ লা রহে, বক্তা আসছেন কোথাকার, পাকিস্তানি আল্লামা সাহেব, পাকিস্তানিদেরকে ডাকার জন্য, কারণ ওইটা লিখতে হবে। জি, তো আর বেশি বলছেন না, হলে এমন ভাষা আছে, আরে ভারতে কোন মুসলিম আছে নাকি, বাংলাদেশে একাত্তর মুসলিম আছে, মুসলিম থাকলে পাকিস্তান করে বাংলাদেশ করে, এই ভাষাগুলি, এগুলি জাতীয়তা, এগুলি হচ্ছে জাতীয়তা, যেগুলি হচ্ছে বড়ই নিকৃষ্ট কথা, পচা সরা কথা, এগুলি হচ্ছে জাহিলিয়াত, এগুলি হচ্ছে কুফরি মতবাদ। ইসলামের দিকে ফিরে আসুন, ইসলামের ভিত্তিতে ফজিলত রয়েছে। পাকিস্তানটা ইন্ডিয়া শোনাই তাহলে, এখন ইন্ডিয়া যখন জামিয়া সালাফে বানারসে পড়াশোনা করতাম, অনেক ঘটনায় আছে, কিন্তু একটা ঘটনা বলে দিই শুধু, তখন আলহামদুলিল্লাহ প্রথম বছরে পরীক্ষাতে ৫০টা আমাদের ক্লাসমেট সাথী সঙ্গী একসাথে লেখাপড়া করি, ৫০জন মধ্যে ফার্স্ট হয়ে গেলাম, বাঙালি ফার্স্ট হয়ে গেল, এমন আলোচনা সমালোচনার ঝড় উঠে গেল, প্রায় হাজার খানেক স্টুডেন্ট জামে সালেফে বানারসের, ওদের মধ্যে যারা উত্তরপ্রদেশের ইউপির ছেলে, জাতীয়তা এত বেশি, আরে আরে বাঙালি ফার্স্ট হো গিয়া, কেসে বাঙালি ফার্স্ট হো গিয়া, কেমন করে বাঙালি ফার্স্ট হয়ে গেল, কেমন করে বাঙালি ফার্স্ট, এটা কেমন কথা হইল, এটা কেমন কথা হলো যে বাঙালি ফার্স্ট হয়ে গেল, আউযু বিল্লাহ আউযু বিল্লাহ, দুটো বললাম। মেলা কিসা আছে, এই দুটো দুদেশের বললাম। এখন বাংলাদেশের কিছু আহলাদিস আলেমদের শোনায়, বেদাতি আলেমরা যদি আমাদের বিরুদ্ধে বলে তো সেটা জাতীয়তার ভিত্তিতে না, ওর চাইতে বড় আক্রোশ আছে, বিরোধ আছে, সেটা হচ্ছে আকীদার বিরোধ। কিন্তু আপনাদেরকে দূরে সরানোর জন্য বা মুসলিম জাতির মাঝে ঘৃণা ছড়ানোর জন্য, আরে ও তো ইন্ডিয়ান, ওর কথা কেন শুনবেন? ওরা যদি এই কথাটি বলে তো তাদের একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? যে তার কথা শুনে যাতে করে আমাদের তরিকা ছেড়ে না চলে যায়। কথা বোঝা গেছে কিনা? কিন্তু আহলেদিসদের কোন স্বার্থ রয়েছে যে আহলেদিসরা এই কথাটা বলবে? এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু আহলেদিস আলেমদের দুই একটি কন্ডিশন শোনাই আপনাদেরকে। রিয়াজ যে এক ভাই আছেন শামসুদ্দিন, ওকে গিয়ে একজন মাদানী দায়ী বলছে, গত বছরের ঘটনা, তার আগের বছরের ঘটনা, এগুলো কয়েকটা ঘটনা আছে। বলছে কি শামসুদ্দিন ভাই, রোমা বলে একটা জায়গা আছে, ওরা ওখানে আরবি শেখ আমাকে ছাড়া কিছু বুঝে না, ও আমাকে ডাকবে, প্রায় আমাকে ডাকবে বক্তব্যের জন্য। গেছেন আমার সাথে অনেক ভাইরে গেছেন রোমাতে প্রোগ্রামে, 80 কিলোমিটার প্রায় বা 100 কিলোমিটার হবে রিয়াজ থেকে, চেকপোস্ট থেকে 80 কিলোমিটার। তো ওখানে প্রোগ্রামে যায়, প্রায় সময় যায়। ওখানে শামসুদ্দিন ভাই লিখাপড়া জানেন না, কিন্তু মাশাল্লাহ দাওয়াতি কাজ, ওখানকার সৌদি শেখেরা বলে যে শামসুদ্দিন বড় বড় দায়িত্ব চাইতে ভালো কাজ করে, এত মেহনত করতে পারে দাওয়াতি কাজে, মাশাল্লাহ। তো আর অনেক বরকত দিয়েছে আল্লাহ ওর দাওয়াতি কাজে, কিন্তু বেশি লেখাপড়া জানে না, প্রাইমারি মনে হয় পড়া জানে না, একেবারে জানে না। জি হ্যাঁ। তো যাই হোক, ওই শামসুদ্দিনকে একজন মাদানী গিয়ে বলছে, কি শামসুদ্দিন ভাই, কখন থেকে আপনি ইন্ডিয়ান হয়ে গেলেন? হ্যাঁ, আপনি ইন্ডিয়ান কেন হয়ে গেলেন? বলছে কেন ভাই, কখন থেকে ইন্ডিয়ান হয়ে গেলাম, আমি তো বাংলাদেশি লোক, কত ইন্ডিয়ান হয়ে গেলাম? বলছে আপনি ইন্ডিয়ান শেখ ছাড়া আর কাউকে ডাকেন না, তারপরে তো ইন্ডিয়ান হয়ে গেছেন। আপনি তো ইন্ডিয়ান হয়ে গেছেন। জি হ্যাঁ, বেদাতের বিরুদ্ধে যখন বললাম, হ্যাঁ, যারা শিয়া ঘেঁষা, ইরান ঘেঁষা, খোমাইনি ঘেঁষা, তাদের বিরুদ্ধে যখন আলোচনাগুলি করলাম, তখন আমাদের দু একজন আহলেদি সালেমরা হিংসা, ভিতরে অন্য কিছু আছে, কিন্তু তারা কিভাবে মানুষকে বিভ্রান্ত করতে লাগলো, আরে ও বাংলাদেশের বিরুদ্ধে বলেছে। ও কি করেছে? বাংলাদেশের বিরুদ্ধে বলে ও, হ্যাঁ, আমাদের দেশ সম্পর্কে কেন বলতে যাবে ও? হ্যাঁ, কথা বোঝা গেছে। এর উত্তর আপনাদের কাছে আছে। মাওলানা মওদুদী ভারতের লোক, হিজরত করেছেন পাকিস্তান, তাই না? তো মওদুদি মতবাদ যে ভ্রান্ত মতবাদ, তার সম্পর্কে যদি সতর্ক করি তো ভারতেরই ভ্রান্ত আকীদা নিয়ে আলোচনা করলাম, ঠিক না? দেওবন্দি আকীদা নিয়ে আলোচনা করেছি, দেওবন্দটা বাংলাদেশে না পাকিস্তানে, ইন্ডিয়াতে, তো ভারতেরই ভ্রান্ত মতবাদ নিয়ে আলোচনা করলাম। তবলিগ জামাতের ভুল ধরেছে, তবলিগ জামাত প্রথম শুরু হয়েছে ভারতের হরিয়ানার মেওয়াত গ্রাম থেকে, কথা বোঝা গেছে? তো ভারতেরই তো আলোচনা করলাম ভ্রান্ত আকীদার। হ্যাঁ, তারপরে বেরলবি আকিদার আলোচনা করলাম, যে সিরকি আকিদার, মাজার পূজার আকিদে, বেরলবি আকিদা, বেরলবি কোথায়? হ্যাঁ, বেরেলি শহর উত্তরপ্রদেশের ইউপির একটা শহর হচ্ছে বেরেলি, ওখানে আহমদ রেজা খানের মতাদর্শ যারা মানে, হ্যাঁ, তার অনুসারী তারা হচ্ছে বেরেলবি। তো ওটাও তো হ্যাঁ ভারতের মতবাদ। যতগুলি ভ্রান্ত আকিদা জন্মেছে কোথায়? ভারতে। আর প্রসার প্রচার লাভ করেছে হয় বাংলাদেশে না হয় পাকিস্তানে, কথা বোঝা গেছে? ভারত তো কিছু করেছে, কিন্তু বাংলাদেশে যথেষ্ট করেছে, কারণ বাংলাদেশের মানুষ দিনকে ভালোবাসে, দিনের নামে যেয়ে গেছে, ওকে কবুল করে নিয়েছে। জনপুরি সম্পর্কে ওই রকমই বলছিলেন শেখ জাফরুল হাসান সাহেব, এবং আমার কাছে ডকুমেন্ট পাঠাবেন তখন ভালো করে বলব যে জনপুরি সাহেব, এই যে জনপুরি পীর, কত বড় পীর হয়ে গেছে বাংলাদেশে গিয়ে, তাই না? আর কত যে ইনকাম, হেলিকপ্টার নিয়ে ঘোরাফেরা, তাই না? জি হ্যাঁ। পয়সা আর শেষ নাই, কার পয়সা? সব আপনাদের পকেটের পয়সা, পকেট ঝাড়া পয়সা। জি হ্যাঁ, নজরানা, জি, মরিদানদের। জনপুর একটা ডিস্ট্রিক্ট মাত্র, কোথায়? উত্তরপ্রদেশ। বেনারসে লেখাপড়া করেছি, ওর পাশে জনপুরের আমার একজন ইংলিশের টিচার ছিল, ইংলিশ ওনার কাছে পড়েছি। তো জনপুরের অনেক সাথী বন্ধুরাও রয়েছে আমার পরিচিত। জনপুর একটা ডিস্ট্রিক্ট শহর। এ বাংলাদেশে কি করে পৌঁছিল এই রহস্য আমি জানতাম না। শেখ জাফরুল হাসান সাহেব ভারতের ইতিহাস সম্পর্কে, আর শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ, আর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলের যে সালাফি দাওয়াত ছিল ভারতে, যেমন আরব দেশে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের দাওয়াত হচ্ছে শহীদ আওয়াত, কোরআন সুন্নার দাওয়াত, তৌহিদের দাওয়াত, তখন ভারত উপমহাদেশে পাকিস্তানে বাংলাদেশে হচ্ছে শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ আলেমের দিন, এবং তার সাথে আমির ছিলেন সেই যুগের জিহাদের, ইংরেজদের বিরুদ্ধে জেহাদ, শিখদের বিরুদ্ধে জেহাদের আমির সৈয়দ আহমদ শহীদ দুজনে বালাকোটে শহীদ হয়েছিলেন। এই আন্দোলন সম্পর্কে বা এই জেহাদ বা এইসব ইতিহাস সম্পর্কে যারা কিছুটা জানেন তারা বুঝতে পারবেন বেশি। তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যখন দাওয়াত দিতে লাগলেন আর মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ হেদায়ত হইতে লাগলো, আর ইংরেজ আর শিখরা মুসলিমদের উপর জুলম অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা করলেন, সেই সময় জনপুরি দেখলো যে লোক তো আহলাদিস হয়ে যাচ্ছে, সালাফি হয়ে যাচ্ছে। এই জনপুরি দেওবন্দি তরিকার লোক ছিল, এ তখন দেখলো যে এর সামনে তো আর টিকতে পারবো না, আর আমার এখানে ধর্ম ব্যবসা চলবে না। এই এই যে জনপুরি আছে তাদের দাদা বা দাদার বাপ দাদা তার নাম কেরামত আলী জনপুরি, কেরামত আলী জনপুরি। সেই জনপুরি ইতিহাস উনি পাঠাবেন ডকুমেন্টগুলি, তখন একটা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এই লোক তখন বাংলার দিকে ছুটলো যে আমি ভক্ত আর ইউপিতে বিহারে পাবো না, কোথায় পাবো? বাংলার মানুষ নরম মানুষ, ধর্ম ভীরু, সুতরাং বাংলার দিকে ছুটলো। ছুটার পরে পশ্চিমবঙ্গ এই এলাকায় তো পারল না বেশি, কারণ এই এলাকা এক তো ফুরফুরা দাপট বেদাতীদেরকে দখল করে ফুরফুরা আছে হুগলি, আর আহলেদিস সালাফিদের দাওয়াত উত্তরবঙ্গে রাজশাহী মালদহ মুর্শিদাবাদ এসব এলাকায় হয়ে গেছে, সুতরাং এখানেও দাল গড়ল না। ও তখন ছুটলো ওই ঢাকার দিকে নারায়ণগঞ্জ, ঠিক না, ওই এলাকায় থাকে না, তখন ওই এলাকাকে আস্থানা বানিয়ে তখন ওই মুরিদ বানাইতে শুরু করলো, মুরিদ বানাইতে শুরু করলো, আর একটা ইনকাম সোর্স খুলে গেল। আর দেখছেন যে কি অবস্থা, বা ভারতে জনপুরি পীর যদি খুঁজেন কেউ চিনবে না, এই কথাটি আমার না, শেখ জাফর হাসান সাহেব নিজে বলছেন যে জনপুরীর কথা আমার বাংলাদেশি ভাইদের কাছে এতে শুনছে, এতে আরব আমিরাতে শুনছেন, উনি বলছে এদের কাছে শুনতে পাচ্ছে জনপুরীপীর জনপুরীপীর, আর আমি ইউপির লোক, উনি ইউপির লোক, উত্তরপ্রদেশের লোক, বলছে জনপুর ডিস্ট্রিক্ট ছাড়া জনপুরের পীরকে কেউ চেনে না, ইউপি তো চেন না, কথা বোঝা গেছে। এ হচ্ছে ধর্ম ব্যবসা। বলছিলাম জাতীয়তা সম্পর্কে এইরকম আরো কথা রয়েছে, আহলেহাদিস আলেমরা এই জাতীয়তার রোগ থেকে কেন মুক্ত হইতে পারে না, অনেকে সবাই নয় আলহামদুলিল্লাহ, অনেকে আছে আলহামদুলিল্লাহ, মখলিসিন আছেন, তাদের মধ্যে দিনের সম্পর্ক ছাড়া কোন সম্পর্ক নেই, যার সাথে সম্পর্ক আছে দিনের ভিত্তিতে দাওয়াতের ভিত্তিতে, কিন্তু কিছু কিছু লোক আছে রোগাক্রান্ত, মদিনা পড়েও, কেউ মদিনা পড়েছে কেউ মদিনা পড়েনি, মাদানি হওয়ার পরেও রোগাক্রান্ত, এরা রুগী। কেন এই রোগাক্রান্ত এই জাতীয়তা মতবাদে? এই জন্য যে শয়তানকে তারা সুযোগ দিয়েছে, শয়তান দেখছে যে দেবন্দি আর বেরলভি আর তবলিগি আর অন্যরা এই বেদাতিদেরকে তো মেলা বেদাত করিয়ে জাহান্নামের রাস্তায় নিলাম, কিন্তু এই আহলেহাদিসগুলোকে জাহান্নামে কি করে নিয়ে যাব? এরা তো শিরিকও করে না, এরা বেদাতও করে না, এদের কাছে এইসব আলেম সমস্ত নামাজও ছাড়বে না, কারণ নামাজেরও তো গুরুত্ব আছে, বেনামাজি কাফের হয়ে যায় এই ফতুয়া, আই বিশ্বাসী, কারণ বিশেষ করে মাদানি হইলে এই ফতোয়াতে বিশ্বাসী, তাহলে নামাজও ছাড়বে না, আর শেরিকও করবে না, বেদাত করবে না, তো জাহান্নামে নেব কি করে? শয়তান দেখলো ইবলিশ শয়তান একটা রাস্তা আছে, সেটা হচ্ছে জাতীয়তা রোগ ঢুকিয়ে দাও, না হলে হিংসার রোগ ঢুকিয়ে দাও, বিদ্বেষ ঢুকিয়ে দাও, ফাটল ঢুকিয়ে দাও, বিরোধ আপোষের সৃষ্টি করে দাও, একে অপরের শত্রু, এক এক দল এক একটা দল পাকাই, আর এক দল আর এক দলের লোককে দেখতে পারে না, এই করে জাহান্নামে নিব, আর না হলে হিংসা ঢুকিয়ে দিয়ে জাহান্নামে নেব, আর না হলে জাতীয়তার রোগ ঢুকিয়ে দিয়ে জাহান্নামে নেব। এই ক্ষেত্রে শয়তান কিছু আলেম সমাজ সম্পর্কে সাকসেস হয়ে গেছে, আল্লাহ ওইসব আলেম সমাজের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর তারা রোগাক্রান্ত রোগী মানুষ তাদের এই রোগ থেকে মুক্ত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, তাদের রোগ যেন দূর করেন। তার আগে আমাদের যদি রোগ থাকে আর আছে, এই রোগ না থাক অন্য কোন রোগ আছে, সুতরাং আমাদের সমস্ত রোগ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, শারীরিক রোগ থেকে মুক্ত করেন, মানসিক রোগ থেকে মুক্ত করেন, পারিবারিক রোগ থেকে মুক্ত করেন। আল্লাহ যেন ইমানি যে রোগ রয়েছে, দিনী রোগ রয়েছে দিনের ক্ষেত্রে, ওই সব রোগ থেকে আল্লাহ যেন মুক্ত করেন, আর সমস্ত রকমের জাহিলিয়াত থেকে ভ্রান্ত আকীদা আমল থেকে আমাদেরকে যেন ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।